আজকের এই মোবারকময় ফজিলতময় বিরাট ইসলামী অধিবেশনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের ইসলামী অধিবেশনের শেষ পর্যায়ে এসে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা আপনাদের সামনে বলার এবং আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে যে মহান রব্বুল আলমিন এই শীতের রজনীতে বসে থাকার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ যে সকল ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, অনেক বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম আমাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করেছেন, যে আলোচনাগুলো করেছেন এই আলোচনাগুলো যদি আমরা সঠিকভাবে আমল করি তো আজকের এই মাহফিলের জন্য ওই আলোচনাগুলাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি যেহেতু এসেছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে দেখা করার আল্লাহ পাক সৌভাগ্য দান করেছেন, এই জন্য আপনাদের সামনে দুই একটি কথাবার্তা বলা। আমি আপনাদের সামনে দুইটি বিষয়ে সংক্ষিপ্ত একটু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি বিষয় হলো নাওয়াকেদুল ইমান ওয়াল ইসলাম, আরেকটি বিষয় হলো আহমিয়াতুল হিজাব ফিল ইসলাম। একটি ইমান সম্পর্কিত বিষয়, আরেকটি আমল সম্পর্কিত বিষয়। আমরা এখানে যারা এসেছি সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা জিনিস বানিয়ে রেখেছেন। বলেন তো দেখি দুইটা জিনিসের নাম কি? মাশাআল্লাহ, আজকের মাহফিলে তো সব একবারে ভালো ভালো স্টুডেন্ট, সবে জানে আলহামদুলিল্লাহ। স্টুডেন্ট ভালো হইলে টিচারের ক্লাস নিতেও ভালো লাগে, মজা লাগে। স্টুডেন্ট বোকা হইলে, কিছু না জানলে তো ক্লাস নিতেও ভালো লাগে না। তো প্রথম প্রশ্নে বোঝা গেছে আজকের স্টুডেন্ট খুব মেধাবী, খুব ভালো ভালো স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা জিনিস বানিয়ে রেখেছেন। জান্নাত জাহান্নাম কি বানানো আছে নাকি আল্লাহ পাক বানাবেন? মুতাজিলাদের মত হইল যে জান্নাত জাহান্নাম এখন নাই, জান্নাত জাহান্নামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন কিয়ামত হবে তখন আল্লাহ পাক বানাবেন। এটা কাদের মত? মুতাজিলাদের মত। আর আমাদের মাযহাবের নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই আকীদার এই মাযহাব মানা ফরজ। মাঝে মাঝে আমরা শুনি বিভিন্ন ওয়াজ মাহফিলে যে মাযহাব মানা ফরজ, শুনছেন আপনারা? শুনে নাই মনে হয়, কি কোনো ওয়াজ মাহফিলে শুনেন নাই যে বলেন যে মাযহাব মানা ফরজ? আসলে কথাটা ঠিক আছে, আমরা বুঝতে ঠিক মতো বুঝি নেই। মাজহাব মানা ফরজ, আকীদার মাজহাব মানা ফরজ, ফিকহের মাজহাব মানা ফরজ না, কিন্তু আকীদার মাজহাব মেনে নেওয়াটা ফরজ। কারণ আকীদার মাজহাব পৃথিবীতে আছেই একটা, হক মাজহাব আল্লাহর জমিনে কয়টা? একটা। তো সুতরাং এটার বাহিরে যাওয়ার, অন্য কোন আকীদার মাজহাব গ্রহণ করার সুযোগ কোন মুসলিমের নাই। তাহলে একজন মুসলিম যদি নাজাত পেতে চান, একজন মুসলিম যদি জান্নাত পেতে চান, জাহান্নাম থেকে মুক্তি চান, তো তাকে অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মেনে নিতেই হবে। চট্টগ্রামের এক আলেম, সবাইকে খালি কাফের বলেন, আমি ওনার কথা বলি না, আরেকজন ছিলেন, এটা যুগে যুগে সবসময় থাকে সব জায়গায়। তো তিনি বই লিখেছেন, বইয়ের মধ্যে লিখেছেন যে আল ওয়াহাবিয়ুনা কুল্লুহুম কাফের ওয়ামান শাক্কা ফিহে ফাহুয়া কাফের, যে ওয়াহাবিরা যত আছে সব ওয়াহাবিরা কাফের। আবার যে সন্দেহ করবে যে না ওয়াহাবিরা কাফের না, সেও কাফের। সে সন্দেহ করবে যে না এরা কাফের না, এরা তো কাফের হয় কেমনে, এই সন্দেহ করলে সেও কাফের। তার ছাত্ররা জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি তো সবাইকে কাফের বানাই দিছেন, আমরা কি গড়ে সব মানুষকে এলাকায় কাফের বলবো? কারণ এলাকায় তো ওহাবিও আছে, আবার সাধারণ মুসলমান যারা তারা ওহাবিদেরকে কাফের মনে করে না, সন্দেহ করে, তাহলে হেরও কাফের, তাহলে তো সবে কাফের, তা আমরা কি গড়ে পাইকারি হারে আমরা কি কাফের বলবো সবাইকে? তখন হুজুর বললেন যে শোনো, সবাইকে এইভাবে পাইকারি হারে কাফের বলিও না, কারণ তোমরা কাফের অর্থ জানো না, আমি কাফের অর্থ জানি। আচ্ছা, তো একজন আসি বললেন যে হুজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা কাফারা আহাদুকুম আখার, যখন তোমাদের কেউ আরেকজনকে কাফের বলে, কাফের হিসাবে আখ্যায়িত করে, ফাকাদ বা বিহা আহাদুহুমা, দুইজনের যে কোনো একজনের উপরে এটা প্রত্যাবর্তন করবে। আপনি যে আরেকজনকে কাফের বলছেন, উনি যদি কাফের না হয় তাহলে আপনি কাফের হয়ে মারা যাবেন, দুইজনের একজন কাফের হবে। তখন উনি বললেন, শুনো, কাফেরের অর্থ আমি কোন অর্থ দিয়ে কাফের বলছি এটা তোমরা জানো না, আমি বুঝাতে চেয়েছি কাফেরের একটা অর্থ হইল কৃষক। কাফেরের একটা অর্থ আছে কৃষক, কৃষিকাজ যারা করে এদেরকেও আরবিতে কাফের বলে। মানে কাফেরের একটা অর্থ হলো কাতেম, মানে লুকানো। তো কৃষক বীজকে মাটির নিচে লুকাই ফেলায়, এই জন্য কৃষককেও আরবিতে কাফের বলা। এবং কোরআনে কারিমে কৃষকের ক্ষেত্রে কাফের ব্যবহারও হয়েছে, আজাবাল কুফফার, মানে কৃষকেরা আশ্চর্য হয়ে গেছে। এখানে কুফফার মানে কৃষক, এটা এই ইমানের আর গায়ের ইমানের কাফের না। তো হুজুর বলতেছে, আমি যে কাফের বলি ওইটা এদেরকে কৃষক বলে গালি দিই, তোমরা কাফের বলতে গেলে আবার তোমরা সেই মুসলিম আর কাফের, মুমিন আর কাফের, সেই কাফের বলে বসে থাকবা, এই জন্য তোমরা কাফের বলিও না, আমি কাফের বলি। তা আমি যে এই জন্য কথাটা বললাম যে ওয়াজ মাহফিলে যখন বলে মাজহাব মানা ফরজ, তো সাধারণ মানুষ বুঝে আছে যে মনে হয় ফেকের মাজহাব মানা ফরজ, কিন্তু উনি ফেকের মাজহাব বুঝাইতে চায় নাই, কারণ ফরজ করার অধিকার জমিনে কারো, ফরজ করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ফরজ করতে পারেন। আল্লাহ পাক কোরআনে কারিমে ফরজিয়তের ক্ষেত্রে অনেক জায়গায় কুতিবা ব্যবহার করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিতাল, এরকম অনেক জায়গায় কুতিবা আলাইকুম ব্যবহার করছেন। কুতিবা আলাইকুম মানে ফরিদা আলাইকুম, তোমাদের উপর ফরজ করা হলো। ফরজ করার মূল মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির ভিত্তিতে আল্লাহর পক্ষ থেকে তিনিও ফরজ সাব্যস্ত করতে পারেন, যেমন সাদাকাতুল ফিতর فرض رسول الله صلى الله عليه وسلم زكاه الفطر فرض رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم ফরজ করেছেন যাকাতুল ফিতর কে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করতে পারেন। এরপরে আর কেউ ফরজ করার মালিক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে কোনো কিছু ফরজ করতে পারবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে কেউ পারবে না। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তারাও কোনো কিছু নিজের থেকে ফরজ সাব্যস্ত করতে পারেন না। তারা কেউ যুগে যুগে এরকম ফিকহি মাযহাবকে ফরজ সাব্যস্ত করেন নাই। এজন্য আজকের যুগে 1400 বছর পরে এসে কেউ যদি ফরজ সাব্যস্ত করে তাহলে তার নাম হয়ে যাবে তাগুত। তার নাম হবে কি? তাগুত। কোরআনে কারিমে তাগুতের কথা আছে না? তাগুত হলো যে শরীয়ত তৈরি করে, তৈরি করে মানুষদেরকে, মান দান নাস ইলা ইবাদাতিহি, মানুষদেরকে এবাদত, তার এবাদতের দিকে মানুষদেরকে আহ্বান করে। সে তরিকা বানায়, পদ্ধতি বানায়, ফরজ বানায়, ওয়াজিব বানায়, বানায় মানুষকে আহ্বান করে যে আসো আমার এগুলার এবাদত করো, আহ্বান করে। এই লোককে কোরআন সুন্নার ভাষা বলা হয় তাগুত। তাহলে যে জিনিস আল্লাহ এবং রাসূল ফরজ করেন নাই, এটা কারো ফরজ করার অধিকার? কিন্তু আকীদার মাযহাব যেটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লায়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাইল, আমার উম্মতের উপরে এমন অবস্থা আসবে, অবশ্যই আসবে, যেমন এসেছিল বনি ইসরাইলের উপরে, হাজওয়ান নাল বিন নাল, যেমন জুতার এক পিতা আরেক পিতার মতো থাকে, জুতা এক জোড়া স্যান্ডেল পড়ছেন, এই পাশে এক ধরনের পিতা আরেক পাশে আরেক ধরনের পিতা থাকে না, দুইটা একরকম থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম জুতা যেমন মিল থাকে, হাজওয়ান নাল বিন নাল, বনি ইসরাইলের সাথে আমার উম্মতেরও এরকম মিলে যাবে। বানি ইসরাইল 72টা ভাগে বিভক্ত হয়েছিল, অচিরেই আমার উম্মত 73টা ভাগে বিভক্ত হয়ে যাবে, বরং আমার উম্মত আরো একদাপ আগানো, মানে ইসরায়েল থেকে আরো একদাপ আগানো থাকবে, এরকম বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, এর মধ্যে সবগুলো ফেরকা, সবগুলা ভাগ, সবগুলা গ্রুপ জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, একটা মাত্র মিল্লাত থাকবে, যারা নাজাত পাবে, যারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মিল্লাতটা কারা, ওই দলটা কারা যেই দলটা নাজাত পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে, যেই আমালের উপরে, যেই চিন্তা চেতনার উপরে আছি, এই আকীদার উপরে, এই মানহাজের উপরে, এই আমালের উপরে যারা থাকবে, এরাই হলো সেই নাজাত প্রাপ্ত দল। সুবহানাল্লাহ। তাহলে এই মা আনা আলাইহে ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা, এজন্য এই আকীদার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ মানে মা আনা আলাইহে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আকীদা পোষণ করতেন এটা হলো মা আনা আলাইহে আহলু সুন্নাহ, এর সাথে লাগানো হয়েছে ওয়াল জামা। ওয়াল জামা মানে জামাত মানে কি? মানে জামাআতু সাহাবা। এই ওয়াল জামার মধ্যে একটা আলিপ্লাম আছে, এই আলিপ্লামটা দ্বারা উদ্দেশ্য হলো সাহাবাই কেরাম, সাহাবাই কেরামের জামাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আনা আলাইহে ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা। এই জন্য একসাথে সাহাবিদেরকে সহ অন্তর্ভুক্ত করা হয়েছে যে আহলু সুন্নাহ ওয়াল জামা। আবার একজন সাহাবিকে এখানে অন্তর্ভুক্ত করা হয় নাই। আহলু সুন্নাহ ওয়া আবু বকর এরকম করা হয় নাই, আহলু সুন্নাহ ওয়া ওমর এরকম করা হয় নাই, আহলু সুন্নাহ ওয়া আলী এরকম করা হয় নাই। করা হয়েছে কি? আমার কথা বুঝতেছেন? ওয়াল জামা সব সকল সাহাবাই কেরাম, পুরা সাহাবাই কেরামের জামাতকে, একজন সাহাবিকে না। তাহলে একজন সাহাবিকে মানা এটা বিশুদ্ধতা নিরূপণকারী না, পুরা সাহাবাই কেরামের জামাতকে, পুরা সাহাবাই কেরামের আকীদাকে মেনে চলাটাই হলো বিশুদ্ধতার দলিল। একজন দুজন সাহাবীর বিভিন্ন মত বিভিন্ন ব্যাপারে থাকতেই পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা মত শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবি, সকলে আমরা চিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইকরা আলাইয়া, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি একটু কোরআন তেলাওয়াত করো আমি শুনি। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছেন তুমি কোরআন তেলাওয়াত করো আমি একটু শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকরাউ আলাইকা ওয়া উনসিলা আলাইকাল কোরআন, আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো অথচ কোরআন নাজিল হয়েছে আপনার উপরে। সুবহানাল্লাহ, আপনি তো আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, আমরা কি কোরআন তেলাওয়াত করে শোনাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমার মনে চাচ্ছে, আমার পছন্দ হচ্ছে তুমি একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করো আমি একটু শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সূরা আন-নিসা তেলাওয়াত করা শুরু করলাম, আমি তেলাওয়াত করে যাচ্ছি, তেলাওয়াত করে যাচ্ছি, তেলাওয়াত করে যাচ্ছি, যখন এই আয়াতে কারীমার কাছে আসলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতে কারীমার কাছে পৌঁছার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসবুকাল আন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থামো, আর দরকার নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকিয়ে দেখলাম, তাজরাফানে আইনানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চক্ষু থেকে জ্বর জ্বর করে পানি ফুটতেছে। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এরকম একজন কোরআনের বিশেষজ্ঞ সাহাবী, অনেক বড় সাহাবী, যিনি কোরআন সংকলনের ক্ষেত্রে, কোরআন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, সূরা আল ফালাক, সূরা আন-নাস, এই দুইটা সূরা কোরআনের অংশ না, এই দুইটা সূরা কোরআনের অংশ না। তিনি জীবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো নামাজের মধ্যে ইমামতি করলেও, মুসল্লি থাকলেও সূরা আল ফালাক, সূরা আন-নাস নামাজে পড়তেন না। তিনি জোর দিয়ে যখন কোরআন সংকলন হচ্ছে তিনি বলছেন, এই দুইটা সূরা কোরআনের সূরা না, এই দুইটা সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, এটা জাদু দূর করার জন্য জিব্রিল আলাইহিসসালাম নিয়ে এসেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা দোয়া শিখাইছেন, এটা কোরআনের আয়াত না, সূরা না। আচ্ছা, উনার মতো এত বড় সাহাবি বলছে, কিন্তু বাকি সাহাবিরা মেনে নিছে ওনার কথা, কথা বলেন উনি এত বড় সাহাবি, মানে প্রথম সারির কোরআন সংকলনকারী, কোরআন জমাকারী, কোরআনের হেফাজতকারী প্রথম সারির কয়েকজনের মধ্যে একজন এরকম সাহাবি, তিনি বলতেছেন যে এই দুইটা সূরা কোরআনের সূরা না, বাকি সাহাবাই কেরাম ওনার কথা মেনে নেন নাই। কারণ নবী সাল্লাল্লাহু সাল্লামের অসংখ্য এমন হাদিস আছে যেগুলার মধ্যে নবী সাল্লাল্লাহু সাল্লাম সূরা আল ফালাক, সূরা আন-নাসকে কোরআনে কারিমের অন্তর্ভুক্ত করেছেন। নবী সাল্লাল্লাহু সাল্লাম নিজে সলাতের মধ্যে এই দুইটা সূরা তেলাওয়াত করেছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই দুইটা কোরআনের সূরা না। তাহলে বোঝা যায় যত বড় সাহাবি হোক তিনিও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফ বা জামাতে সাহাবার খেলাফ কোনো কথা বলে সেটা মুসলিম উম্মার কাছে গ্রহণযোগ্য না। যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর কথা গ্রহণযোগ্য না সেখানে ইমাম আহমদ বিন হাম্বলের কথাও গ্রহণযোগ্য, সেখানে ইমাম শাফি রহমতুল্লাহ এর কথাও, সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ এর কথাও গ্রহণযোগ্য না, সেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কথাও গ্রহণযোগ্য। কিন্তু এই সোজা অঙ্কটা অনেক ভাই বুঝতে চায় না। অনেক ভাই বলেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি কম জানতেন? আরে মিয়া, ওনার ছাত্ররা বড় বড় মুহাদ্দিস, ওনার শিক্ষক এত হাজার, ছাত্র এত হাজার, চল্লিশ বছর এশার নামাজেরও যদি ফজরের নামাজ পড়ছে, উনি কি কম জানা লোক ছিলেন? আচ্ছা, আমরা মেনে নিলাম সব কিছু ঠিক আছে, উনি অনেক জানতেন, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় ওনার ছাত্ররা, তো উনি বড় না আব্দুল্লাহ ইবনে মাসউদ বড়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ওস্তাদেরও ওস্তাদ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর ওস্তাদেরও ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম মেনে নেন নাই। কারণ জামাতে সাহাবার বিপরীতে তিনি কথা বলছেন। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মধ্যে জামাত ঢুকানো হয়েছে। এই জন্য কোরআন বুঝতে হবে জামাতে সাহাবার আলোকে, হাদিস বুঝতে হবে জামাতে সাহাবার আলোকে। জামাতে সাহাবা যেই আয়াতকে যেভাবে বুঝছেন, যেই হাদিসকে যেভাবে বুঝছেন, ঠিক সেভাবে বুঝতে হবে। এর বাহিরে গেলেই দলালাহ, এর বাহিরে গেলেই গুমরাহি। আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছেন নাকি রাখবেন? রেখেছেন। কিন্তু মুতাজিলাদের মত হইল আল্লাহ পাক পরে বানাবেন। কিন্তু আমরা দেখি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সূরা আল বাকারার ২৪ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুনকে ভয় করো, ওই জাহান্নামকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা তৈরি করে রাখা হয়েছে কাফেরদের জন্য। সুবহানাল্লাহ, কাফেরদের জন্য তৈরি করে রাখা হয়েছে, মুমিনের জন্য না। কার জন্য? কাফেরের জন্য। তাহলে আল্লাহ পাক এখানে প্রথম কথা বলছেন উইদ্দাত, তৈরি করে রাখা হয়েছে। দ্বিতীয় কথা হলো কাফেরের জন্য বানাইছে। এখন মুমিন যদি কয় কাফেরের জন্য বানাইলে কি হয়েছে আমি একটু ঢুকে দেখি, কি বলেন? আল্লাহ পাক বলতেছেন উইদ্দাত লিল কাফিরিন, এটা কাফেরদের জন্য বানানো হয়েছে, মুমিন তোমাদের জন্য না। এখন মুমিনেরা কয় না কাফেরের জন্য বানালে অসুবিধা, আমরা ঢুকা কি নিষেধ? অনেকে এরকম কয়। মিয়া এটা তো নিষেধ করা হয় নাই, আল্লাহ রসুল করেন নাই ভালো কথা, আল্লাহ রসুলকে মানা করছে এটা করতে, করলে অসুবিধা কি? এখন আল্লাহ পাক জাহান্নাম বানাইছেন কাফেরের জন্য, মুমিন যদি কয় মিয়া আল্লাহ কাফেরের জন্য বানালে অসুবিধা কি, আমাদেরকে কি ঢুকতে মানা করছে আল্লাহ, তাহলে আমি ঢুকমো? এই জন্য মুমিনেরা যারা জাহান্নামে যাবে তারা নিজের খুশিতে নিজের ইচ্ছায় জাহান্নামে যাবে। আমার কথাটা বুঝতে পারছেন? আল্লাহ পাক মুমিনদের জন্য জাহান্নাম বানান নাই, জাহান্নাম বানাইছেন কাফেরের জন্য। এখন মুমিন যদি ইচ্ছা করে না কেমন জাহান্নাম আমি একটু দেখে আসি, কারণ মুমিনকে আল্লাহ পাক সতর্ক করে দিছেন জাহান্নামে কি কি কারণে যায় সব আল্লাহ পাক বলে দিছেন সূরা আল মুদাসসিরের 42-48। এখানে আল্লাহ পাক চারটা জাহান্নামে যাওয়ার বড় বড় কারণ বলছেন। এক নম্বরে বলছেন, মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো মুসল্লি না হওয়া, নামাজ না পড়া। মুমিন কে আমি নামাজ পড়বো না জাহান্নামে যাবো, তোমার অসুবিধা কি? আল্লাহ বলতেছেন জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ লাম নাকু মিনাল মুসল্লিন, মুসল্লি না হওয়া, নামাজ না পড়া। আজকে মুমিনেরা নামাজ পড়ে না, আছে না এরকম মুমিন আপনাদের এই এলাকা মনে হয় নাই? আছে মুমিন মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। তার অর্থ হলো উনি বলতে চায় মিয়া জাহান্নাম আমার জন্য না বানালে কি হয়েছে, আমি জামু চাই, তোমার অসুবিধা কি? মানে এখানে মুমিন জোর করে নিজে ইচ্ছা করে জাহান্নামে ঢুকতে চায়। এই জন্যই আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন উইদ্দাত লিল কাফিরিন, এটা কাফেরদের জন্য বানিয়ে রাখা হয়েছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিনেরা সারিউ, দৌড় দাও। বসে আছো কেন? আল্লাহ বলতেছে বসে থাকার সময় নাই, সারিউ, দৌড় দাও, দৌড়াও। সারিউ মানে প্রতিযোগিতা করো, দৌড় প্রতিযোগিতা হয় না? এই দৌড় প্রতিযোগিতাকে আরবিতে বলা হয় মুসারাহ। আল্লাহ পাক এই শব্দটাই ব্যবহার করছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়া সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রব তোমাদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য ডাক দিছেন, আর তোমরা কেন বসে আছো, তোমরা দৌড় দাও। আল্লাহ পাক চান তোমাদের গুনাহ মাফ করে দিব, আর তোমরা ব্যাকলের মতো বসে রইছো, দৌড় দাও। আল্লাহ পাক কেমনে গুনাহ মাফ করবেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন আমার নবীর এত্তেবা করো, সুন্নতের অনুসরণ করো, সুন্নতের এত্তেবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ পাক গুনাহ মাফ করার জন্য ডাকতেছেন, আর আমার সুন্নতের সাথে খবর নাই। আল্লাহ বলতেছেন বান্দা বসে আছো কেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থটা আসমান জমিনের সমান। আল্লাহু আকবার, আল্লাহ পাক দৈর্ঘ্যের কথা কয় না, দৈর্ঘ্যের কথা শুনলে আমাদের মাথা টুপি থাকবে না, আমাদের হুঁশও ঠিক থাকবে না। যে লোক জীবনে বাসও দেখে নাই কারও দেখে নাই, এই লোকের যদি বিমানের গল্প শোনান তো এই লোক তো বেহস হয়ে যাবে, কারণ এই বাসে জীবনে দেখে নাই কার দেখে নাই, হেরে আপনি বিমানের গল্প শুনাইতেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে আকল দিয়ে বানাইছেন, এই লোকের যদি আপনি জান্নাতের দৈর্ঘ্য কত বড় এটা শুনান তো এই লোক তো বেহস হয়ে যাবে, কারণ এর আকলেই ধরবে না। এই জন্য আল্লাহ পাক দৈর্ঘ্যটা শুনান না, খালি প্রস্থটা শুনাইছেন। আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের প্রস্থ হইল আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ, প্রস্থটা যদি এরকম হয় এবার দৈর্ঘ্য কোনোদিন প্রস্থের চেয়ে ছোট হয় না, কি বলেন? স্বাভাবিক নিয়ম হলো যদি বর্গক্ষেত্র হয় তাহলে কি হয়? দেখে অঙ্ক পারেনি এই এলাকার ভাইয়েরা, বর্গক্ষেত্র সমান সমান কি? দৈর্ঘ্য প্রস্থ সমান। আর আয়তক্ষেত্র হইলে দৈর্ঘ্য বড় থাকে প্রস্থ, যেমন এটা কি? হ্যাঁ মাশাআল্লাহ, অঙ্কে দেখছেন কত এক্সপার্ট এই এলাকায় মাশাআল্লাহ। তাহলে বোঝা যায় জান্নাতটা যদি বর্গাকারও হয় তাও তো প্রস্থ সমান হবে, আর ছোট হওয়ার সম্ভাবনা নাই দৈর্ঘ্য। আর যদি আয়তাকার হয় তাহলে তো দৈর্ঘ্য অনেক বিশাল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা আমি আল্লাহ বানাই রেখেছি। উইদ্দাত এটাকে বানাই রাখা হয়েছে লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। এই জান্নাতটা খাস শুধু মুত্তাকিনদের জন্য, আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য বানাই রেখেছেন। তাহলে জান্নাত তো আল্লাহ পাক বানাই রেখেছেন, জাহান্নামও বানাই রেখেছেন। এখন আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে পানা চাইতে হবে। যদি কোন যে নামি আমার জান্নাত তো দরকার নাই, জাহান্নামও দরকার নাই, দরকার হলো আমার মাওলার প্রেম। কি বলেন? জান্নাত দোজক সে মাই কিয়া করো আর জো হে মাই তুঝে দেখা করো। এটা হলো সুফিবাদের গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, একটা থিওরি। কয় মাওলা আমার জান্নাত দরকার নাই, জাহান্নামও দরকার নাই, আমি শুধু মাওলা তোমারে চাই, তোমারে চাই। আমার মাওলা কোথায়, আমার মাওলা কোথায়? কয় মাওলা তো ইহানে বই রয়েছে, আল্লাহর জিকিরের দরকার কি? দেখছেন না ফেসবুকে দেখেন নাই? ফির বসে রয়েছে এখানে মরিদ কয়ের কিসের আল্লাহ জিকির, খোদা তো ইহানে বই রয়েছে। ফির বলে খোদা নাউজুবিল্লাহ, কয় খোদা তো ইহানে আছে স্টেজে বসে রয়েছে। এই জন্য কয় জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই, দরকার কি? আমার মাওলার প্রেম, মাওলার ইশক, মাওলার ছাই। এখন মাওলা কোন দিকে? যে লোকটা মাওলারে চায় তারে জিজ্ঞেস করবেন, ভাই মাওলা কোন দিকে? হে কি বলবো? মাওলা সব জায়গায়। কি বলেন? আল্লাহ সর্বত্র বিরাজমান বলে না? তো হেরে জিজ্ঞেস করেন, ভাই তুমি তো মাওলারে খোঁজো, মাওলারে ছাও, মাওলার আজকে পাগল, তোমার মাওলা কোথায় থাকে, মাওলা কোন দিকে? কম মাওলা চারিদিকে সব জায়গায় আছে। তো তুমি মাওলারে খোঁজার জন্য বাস ধরে ধরে উপরের দিকে উঠো কেন? মাওলা তো নিচেও আছে, মাটির নিচে ঢুকো না কেন? কি বলো? মাওলা কি খালি উপরে নেই, মাওলা নিচে নাই? তো তুমি কবরে ঢুকে বসে থাকো না, মাওলারে খুঁজতে খুঁজতে দৌড়াই যায় কবর স্থানে, কবর একটার মধ্যে ঢুকো, নিচের দিকে ঢুকো, কারণ মাওলা তো নিচেও আছে। মাওলারে খুঁজতে তুমি উপরে উঠতেছ, তাহলে অন্তর সাক্ষ্য দিচ্ছে মাওলা সাইড দিকে না, মাওলা উপরে। আল্লাহ পাক মানুষের ভিতরে একটা ফেতরত তৈরি করে দিচ্ছেন, মানুষ মুখে ভুল করলেও ওই ফেতরতে ভুল করে না। এই জন্য মানুষের অজান্তে ফেতরত সাক্ষ্য দেয় আল্লাহ কোথায়, এটা মানুষের ভিতর থেকে আসে। এই জন্য দেখবেন যে লোকটা কয় আল্লাহ সাইড দিকে, সেই লোকটার যখন মুনাজাত ধরে দোয়া করে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হাত কোন দিকে? যদি আল্লাহ চারিদিকে হয় তাহলে তিনি দোয়া করতে হবে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি বলেন? হাত চারিদিকে ঘুরানো লাগবে না? তাহলে হাত উপরে কেন খালি? তাহলে বোঝা যায় সেই বিশ্বাসে ভুল করে ফেলতেছে, আকীদা তার ভুল হয়ে যাচ্ছে, আমাল ভুল হয়ে যাচ্ছে, কিন্তু তার ফেতরত, ফেতরতে বাসারিয়া, যেই ফেতরত দিয়ে আল্লাহ সমস্ত মানবতাকে তৈরি করেছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষ ফেতরতের উপরে জন্মগ্রহণ করে। ওই ফেতরত সাক্ষ্য দিচ্ছে যে মাওলা উপরের দিকে, আল্লাহ উপরে, আল্লাহ ফিস সামা, আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহর এলেম, আল্লাহর কুদরত, আল্লাহর দৃষ্টি, আল্লাহর শ্রবণ শক্তি, এগুলো সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ কোথায়? ফিস সামা। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইরা, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা ইবাদতের রুকন হলো তিনটা। ইবাদতের রুকন কয়টা? এক নম্বর রুকন হলো মহব্বত, আল্লাহর ভালোবাসা। দুই নম্বর রুকন হলো আল খাউফ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। তিন নম্বর রুকন হলো আর রাজা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করা। প্রত্যেকটা ইবাদতে আল্লাহর মহব্বত থাকতে হবে, আশাও থাকতে হবে, ভয়ও থাকতে হবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, দুনিয়ার মানুষের মধ্য থেকে কিছু কিছু মানুষ আছে খালি আল্লাহরে মহব্বত করে, আল্লাহরে ভয়ও করে না, আশাও করে না। কয় জান্নাতেরও দরকার নাই, জাহান্নামেরও দরকার নাই, খালি মাওলারে চাই। কয় এরা হলো সুফি সম্প্রদায়। এই কথাটা আমার না, ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর কথা। এবং এদের সুফি সম্প্রদায়ের একজন মুরব্বী আছে, মহিলা মুরব্বী, নাম হলো রাবেয়া বশ্রী। নাম শুনছেন না? রাবেয়া বশ্রী নাম শুনছেন? বাংলাদেশে মনে হয় রাবেয়া বশ্রীর নাম শুনেন নাই, এরকম মানুষ বাংলাদেশে নাই। ছোট শিশু থেকে বুড়া পর্যন্ত সবাই শুনছে বাংলাদেশে রাবেয়া বশ্রী বিরাট আল্লাহর ওলি। এই মহিলা একদিন এক হাতের মধ্যে আগুন, এক হাতের মধ্যে পানি নিয়ে এই মহিলা দিছে দৌড় রাস্তা দিয়ে। সবাই জিজ্ঞাসা করে, পাগলি কিরে, এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে দৌড়াস কই? পাগলি কই, শোন, এই আগুন দিয়ে জান্নাতকে আমি জ্বালাই ফেলমু, আর এই পানি দিয়ে জাহান্নামকে নিবাই ফেলমু। কয় কি ব্যাপার তোর সাথে, জান্নাত জাহান্নামের শত্রুতা কেন? জান্নাত কেন জ্বালাই ফেলবি আর জাহান্নাম কেন নিবাই ফেলবি? কয় দুনিয়ার মানুষ যতজন আল্লাহর ইবাদত করে, জান্নাত পাওয়ার আশায় করে, জাহান্নাম থেকে মুক্তির আশায় করে, মাওলার মহব্বতে মাওলার আশকে কেউ ইবাদত করে না। যদি জান্নাত জাহান্নাম নষ্ট করে দিই, নিশ্চিন্ন করে দিই, তো দুনিয়ার মানুষ শুধু মাওলারে পাওয়ার জন্য ইবাদত করবে, মাওলার জন্য ইবাদত করবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, এই জাতীয় ইবাদত করা গোমরাহি, দলালা। আবার একটা সম্প্রদায় আছে শুধু আল্লাহরে ভয় করে, আল্লাহরে মহব্বত করে না, আল্লাহর কাছে আশাও করে না। এরা কারা বলেন দেখি? এরা হলো খারেজি। এরা হলো কারা? খারেজি, খাওয়ারেজ। এরা খালি আল্লাহকে ভয় করে কিন্তু আল্লাহরে মহব্বত করে না, আশাও করে না। আল্লাহ বলতেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর এবং চুরিনি, নারী এবং পুরুষ যদি চুরি করে হাতটা কেটে দাও। এরা কয় মিয়া হাত কি এখানে নাকি? হাত তো এখান থেকে শুরু হয়। আল্লাহ বলছে হাত কাটতে হবে, এখান থেকে কাটা লাগবো। এটা খারেজিদের বক্তব্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কাটা দেখাইছেন এই পর্যন্ত এখানে। খারেজিরা কয় না না না, এখানে হবে না। আল্লাহ কইছে হাত, হাত এই পর্যন্ত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি বুঝে, আল্লাহ রসুলের চাইতেও বেশি বুঝে, বেশি পণ্ডিত। একদিন আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি দেখি খালি সকাল বিকাল খালি জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকির পাইছেন কই? কোরআন হাদিসে এই জিকির আছে? কয় মিয়া কোরআনের কত আয়াত ছ, কত দলিল ছ, সব আছে। তো দেন ভাই একটা দুইটা দলিল দেন। কয় দেখো সূরা আল মুযাম্মিলের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের নামের জিকির করো, ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। তো আমার রবের নাম আল্লাহ, এজন্য আমি আল্লাহ আল্লাহ আল্লাহ করতেছি। দলিল পাওয়া গেছে, ঠিক আছে না? আচ্ছা, আমি বললাম ঠিক আছে, দলিল খুব সুন্দর। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আল্লাহ আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ, আল্লাহর আগেও কিছু নাই, পরেও কিছু নাই, এরকম জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কিনা, এইরকম একটা সহিহ দাইব দরকার না, একটা জাল হাদিস দেখাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি আল্লাহ আল্লাহ করছে। তাহলে করে নাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন করেন নাই? দুইটার যে কোনো একটা, একটা হলো হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত বুঝতে পারে নাই। আল্লাহ বলছে তোমার রবের নামে জিকির করো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটা বুঝে নাই। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝছেন কিন্তু আমল করেন নাই। কোনটা সঠিক? দুইটাই বিশ্বাস করলে, যে কোনো একটা বিশ্বাস করলে ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের আমল করে দেখাইছেন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্বই দিয়েছেন وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ। আল্লাহ বলেন, আমি যে কোরআন নাজিল করতেছি এর প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি বাক্য আপনি দুনিয়ার মানুষের কাছে বয়ান করে দিবেন, ব্যাখ্যা করে দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআন না বুঝে, তো বুঝছেটাকে, বুঝতোটাকে, তাহলে আমি এই কথাটা এই জন্য বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বেশি বুঝে খারেজিরা, খাওয়ারেজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বণ্টন করতেছেন, একজন আসে কয়, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহ, হে মুহাম্মদ আল্লাহরে ভয় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ দিতেছে, আল্লাহরে ভয় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আল্লাহু আকবার, আমি যদি আল্লাহকে ভয় না করি জমিনে কে এসে আল্লাহকে ভয় করে? আমি আসলাম মানুষকে আল্লাহর ভয় শেখানোর জন্য, তাকওয়া শেখানোর জন্য, আর আমাকে কয় আল্লাহকে ভয় করো। পরবর্তীতে এই লোক খারেজি হয়ে গেছে, সাহাবাই কেরাম এই লোকটাকে চিনে রাখছেন যে এই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ইত্তাকিল্লাহ, পরে এই লোক খারেজি হয়েছে। তাহলে খারেজিরা শুধু আল্লাহকে ভয় করে, মহব্বত করে না, আশাও করে না। আবার আরেক শ্রেণী আছে, শুধু আশা করে, আল্লাহকে মহব্বত করে না, আল্লাহকে ভয় করে না, খালি আল্লাহর কাছে আশা করে বসে থাকে। এরা কারা বলেন তো দেখি? এরা হলো মুরজিয়া, মুরজিয়া যে সম্প্রদায়, এই মুরজিয়ারা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে না, জাহান্নামের আগুনকে ভয় করে না, এরা খালি আল্লাহর কাছে আশা করে। বর্তমানে আমাদের দেশের অধিকাংশ ভাই বোনেরা মুরজিয়া, দেখবেন নামাজ পড়ে না, তাও হয়ে আশা করে বসে আছে জান্নাতে যাব। কামিয়া নামাজ না পড়লে কি হবে? আমার ইমান কিন্তু ঠিক আছে, ইমান মজবুত আছে, ইমান স্ট্রং। তুমি নামাজ পড়লেও তোমার ইমান ঠিক নেই। আমি নামাজ না পড়লেও আমার ইমান কিন্তু খুব মজবুত। তাহলে এই লোক নামাজ না পড়িয়ে জান্নাতে যাওয়ার জন্য বসে রয়েছে। তাহলে এই লোকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত নাই। কারণ মহব্বত যদি থাকতো, এই আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তো, পড়তো রাত্রির দীর্ঘ সময়, এশার পরে ফজর পর্যন্ত লম্বা সময় কোনো নামাজ নাই। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে, তারা এর মাঝখানেও তাহাজ্জুদের নামাজ আদায় করে। ফজর এবং জোহরের মাঝখানে দীর্ঘ লম্বা সময় কোনো নামাজ নাই। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে, তারা এর মধ্যে ইশরাকের নামাজ আদায় করে, সালাত ও দোহা আদায় করে। কারণ আল্লাহর মহব্বত এমন এক জিনিস, যত নামাজ পড়ে তত মজা লাগে, যত নামাজ পড়ে তত মজা লাগে। সালাত আল্লাহর সাথে মহব্বত বাড়ানোর একটা মাধ্যম। তাহলে যে লোক নামাজ পড়ে না, আল্লাহর সাথে মহব্বত নাই, এই লোক আবার জাহান্নামের ভয় করে না। কারণ জাহান্নামের ভয় করলে এই লোক নামাজ পড়ত। সাধারণ শুধু রাত তিনটায় যদি বিমানের ফ্লাইট হয়, এই লোক যদি বারোটায় ঘুমায়, তিনটার সময় ফ্লাইট, বারোটার সময় একটু ঘুমাইছে, যে এক ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকবো, ইমিগ্রেশনে যাইব, বারোটায় ঘুমাইছে দুইটা পর্যন্ত, এই দুই ঘন্টার ভিতরে প্রতি দশ মিনিট পরে পরে লাফ মারি উঠে, উঠে আর ঘড়ি দেখে আর কয় মিনিট আছে, আর কয় মিনিট আছে, কয় মিনিট আছে, তাহলে বোঝা গেল এই লোকটা বিমানটা চলে যাওয়ার ভয় করতেছে। এই বিমান যদি একবার চলে যায়, তার কিছু টাকার ক্ষতি হবে, চাকরির ক্ষতি হবে, দুনিয়াবি কিছু ক্ষতি হবে। ওই ক্ষতিটা তার অন্তরে এমন ভাবে ঢুকছে, এই ক্ষতি থেকে বাঁচার জন্য তার কত পেরেশান। আর আল্লাহর বান্দা জেনে গেছে, ফজরের আজান হওয়ার পরে যদি আল্লাহর বান্দা ঘুম থেকে না উঠে, জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু জানার পরেও আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে নাই, অর্থাৎ এই বিশ্বাসটা তার অন্তরে ঢুকে নাই, এই বিশ্বাসটা, আল্লাহর ভয়টা তার অন্তরে ঢুকে নাই, এই জন্য সে উঠতে পারে নাই। তাহলে এদেরকে বলা হয় মুরজিয়া। তাহলে আল্লাহর ইবাদত করতে হবে কিভাবে? মহব্বত থাকবে, আশাও থাকবে, ভয়ও থাকবে, তিনটার সমন্বয়ে সুন্নিরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরা ইবাদত করে। তাহলে জান্নাত জাহান্নাম বানানো আছে। জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে কয়টা জিনিস লাগে এবার বলেন? জান্নাতে যদি যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চায়, কয়টা জিনিস লাগবে? কি কি জিনিস? তিনটা যখন বলছেন, আবার তিনটাই বলেন, কি কি জিনিস লাগবে? দুইটা জিনিস, কয়টা? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের ঈমান আছে আর আমল সালে আছে তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য আছে জান্নাত। সুবহানাল্লাহ, ঈমান থাকলে আর আমল সালে থাকলে, দুটো জিনিস থাকলে কিভাবে জান্নাত পাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। অসংখ্য জায়গায় আল্লাহ পাক এই কথাটা বলছেন, ঈমান আর আমল থাকলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। ঈমান আর আমল এই দুটো হলো জান্নাতে যাওয়ার মাধ্যম, তবে আমলের চাইতে ঈমান হলো বেশি জরুরি। ঈমান যদি না থাকে, আমল যদি বস্তায় বস্তায় থাকে, ট্রাকে ট্রাকে থাকে, তাও কাজ হবে না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বিশাল বিশাল আমল ছিল, বস্তায় বস্তায় আমল ছিল, কিন্তু ঈমানটা বিশুদ্ধ না হওয়ার কারণে, ঈমানটা ঠিক না থাকার কারণে এত আমল থাকিও কোনো কাজে আসে নাই। আবু জাহেলেরও কিন্তু অনেক আমল ছিল, ঈমান না থাকার কারণে তার আমলগুলো কোনো কাজে আসে নাই। এজন্য আমলের চাইতে জরুরি হলো ঈমান। ঈমান নিয়ে যদি কেউ যেতে পারে জান্নাত পাবে। মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লোকের সর্বশেষ কালাম হবে, অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ থাকলে, বিশুদ্ধ ঈমান থাকলে তাহলে কি করবে? জান্নাত পাবে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি জানাজার নামাজের মধ্যে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, যতদিন আমাদেরকে জমিনে বাঁচিয়ে রাখবা ততদিন আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখো, যখন আমাদেরকে মৃত্যু দিবা তখন আমাদেরকে ইমানের উপরে মৃত্যু নসিব করিও। এই দোয়া করেন না মুমিনদেরকে, মুরব্বীদেরকে বিশেষ করে জিজ্ঞেস করবেন যে চাচা কি দোয়া করতাম আপনার জন্য? চাচা কবে বাবারে কিছু দরকার নাই, একটা দোয়া করো আমার জন্য যাতে ইমানটা লই কবরে যাইতে পারি, ইমানটা নিয়ে যাতে কবরে যাইতে পারি, এই দোয়াটা করো, তাহলে এটাই হলো সবচেয়ে বড় সম্পদ। কিন্তু এই ঈমান মাঝে মাঝে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়নি, ঈমান নষ্ট হয়। আচ্ছা, শুনছেন কোনোদিন এই এলাকার এই বড়াই গ্রামের একজন ভাইয়ের ঈমান নষ্ট হয়ে গেছে? আজ পর্যন্ত শুনছেন কোনো জায়গায়? জি, শুনছে মনে হয়, চুপ করে রয়েছে সবাই। শুনছেন যে বড়াই গ্রামের অমুক ভাইয়ের ঈমানটা নষ্ট হয়ে গেছে, অথবা নাটোরের অমুক ভাইয়ের ঈমানটা নষ্ট হয়ে গেছে, অথবা ঢাকার অমুক জায়গার অমুক ভাইয়ের ঈমানটা নষ্ট হয়েছে? শুনছেন? তাহলে তো বোঝা যায় ঈমান এমন এক জিনিস যে জিনিস নষ্ট হয় না। অজু ভাঙ্গে, অজুকে ভাঙ্গে, অজু ভঙ্গের কারণ কয়টি? জি, অনেকগুলো কারণ আছে, তবে আমাদের দেশে নুরানি মাদ্রাসাগুলোতে পড়ানো হয় অজু ভঙ্গের কারণ সাতটি। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া, বাচ্চারা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এটা পড়তে পড়তে ঘুরে ঘুরে না, তাহলে অজু ভঙ্গের কারণ সবাই জানে এবং অজু ভাঙছে এরকম মানুষ আমরা অনেক দেখছিও। আপনারা দেখছেন কি? দেখেন নাই? মসজিদে নামাজ পড়তেছে, হঠাৎ করে বাহিরে চলে যাচ্ছে, কারণ কি? অজু ভেঙে গেছে। কত ভাইয়ের এরকম অজু ভেঙে যায়, ঠিক নামাজ ও ভাঙ্গে, নামাজ ভঙ্গের কারণও আছে, আছে না? ঠিক একইভাবে রোজা ভেঙে যায়, রোজা ভঙ্গের কারণও আছে, প্রত্যেকটা এবাদত এরকম ভঙ্গের কারণ আছে। ঈমান এমন একটা জিনিস, ঈমান ভঙ্গেরও কতগুলো কারণ আছে, ঈমান ভঙ্গের কারণও আছে। কিন্তু ঈমান ভঙ্গের কারণ না জানার কারণে আমাদের অনেকেরই ঈমান নাই, কিন্তু আমরা মনে করতেছি ঈমান আছে। ঈমান ভঙ্গেরও দশটা কারণ আছে, কয়টা কারণ? তাহলে ঈমান ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ দশটি, এটা শিখতে হবে। কিন্তু এটা আমাদের দেশের শিশুরা বাচ্চারা জানে না। আমরা মাদ্রাসায় কামাল পাশ করি তাও জানি নাই যে ইমান ভঙ্গের কারণ আছে। পরে যখন রাজধানীর সাথে কানেকশন হয়েছে, আমরা ছিলাম গ্রামে, রাজধানী কোথায়? ঢাকা না, এলেমের রাজধানী মদিনা মুনাব্বারা। এলেমের রাজধানী কোথায়? মদিনা মুনাব্বারা। মদিনা মুনাব্বারার সাথে যখন আমাদের যোগাযোগ কানেকশন বাড়ছে, তখন জানতে পারলাম যে ইমান ভঙ্গেরও দশটা কারণ আছে। শয়তান দেখেন এত সুন্দর করে আমাদেরকে সাজাই দিছে যে মিয়া তোমার অজুও ভাঙবো, গোসলও ভাঙবো, নামাজও ভাঙবো, রোজাও ভাঙবো, সব ভাঙবো, ইমান কিন্তু ভাঙত না। এই কারণে দেখা যায় আমাদের দেশের মানুষ ইমান সম্পর্কে কোনো খবর নাই, ইমান সম্পর্কে বেখবর, তার ইমানে নাই। সে যদি সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন রোজা রাখে, সারা জীবন হজ করে, কোনো কাজে আসবে না। শয়তান চুপ করে ইমানটা নষ্ট করে দিয়ে বসে রয়েছে, ঘুমায় নাকে তেল দি, আমার আর এত কষ্ট করার দরকার নেই, হে এবার নামাজ পড়ুক, রোজা রাখুক, যাই করুক, আমার অসুবিধা কি? এগুলোর পিছনে কষ্ট করার আর দরকার নেই, কারণ তার ইমানটা মূল শিকড়ে কেটে দিছি। এবার সে আগাদি যত পানি ঢালতে পারুক ডালুক, আমার অসুবিধা কি? এই জন্য দেখা যায় আমরা আমলে যত বেশি তৎপর, ইমানি ব্যাপারে আমাদের কোনো খবর নাই। রাজধানীর সাথে যত যোগাযোগ বাড়ে, ওই এলাকার উন্নয়ন তত বাড়ে। আপনার ঢাকার সাথে যখন এক সময় যমুনা সেতু ছিল না, যমুনা সেতু হওয়ার পরে আপনাদের এলাকা অনেক উন্নত হয়েছে না? যে রাজধানীর সাথে যোগাযোগ, ঠিক ইমানের রাজধানী, আমলের রাজধানী, এটার সাথে যত যোগাযোগ বাড়বে মানুষের, তত ইমান আমলের উন্নতি হবে। এটা থেকে যদি রাজধানী থেকে দূরে থাকেন, বিচ্ছিন্ন থাকেন, তো ইমান আমলও আপনার দুর্বল হয়ে যাবে। এই জন্য যুগে যুগে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ বোঝার পরেও রাজধানীতে গিয়ে রাজধানীর ওলামায়ে কেরামের সাথে মিলাই দেখতেন, না মিলাইলে পৃথিবীর যত দেশের যত মানুষ আছে তারা যত আরবি বাংলা শিখুক, শেষে আসি আমাদের সাথে মিলাই নিতে হবে বাংলাটা ঠিক আছে কিনা। যদি না মিলায় তো বুঝতে হবে তারা অসংখ্য শত শত ভুল করে বসে থাকবে। তারা আমাদের বাংলা ব্যাকরণ যখন পড়বে তখন দেখবে সেখানে লেখা আছে আমরা কাঠের ডেকি, আছে না? আমরা কাঠের ডেকি মানে কি? হে বুঝবে যে বাংলাদেশে আমরা গাছ দিয়ে দিয়ে মনে হয় ডেকি বানায়, হে তো বুঝবে এটা। অথচ আমাদের দেশে কোন জায়গায় আমরা গাছ দিয়ে ডেকি বানাতে দেখছেন? আমরা বানাই না বলেই এটা আমাদের বাগদারা হয়েছে যে এটা এত দুর্বল, এটা দিয়ে ডেকি বানাইলে একটা দিলে এটা ব্যাংকে শেষ হয়ে যাবে। এই জন্য অপদার্থ লোক বুঝাইতে আমরা কাঠে ডেকি ব্যবহার করি। তাহলে এইটা শিখতে হলে পৃথিবীর যে কোনো ভাষাভাষী মানুষ বাঙালির কাছে আসতে হবে, আমাদের কাছে আসতে হবে। ঠিক একইভাবে কোরআন এবং হাদিস আরবি ভাষায়, আরবি ভাষায় বাগদারা আছে, অলংকার আছে, আরবি ভাষায় অসংখ্য নিয়ম কারণ আছে। স্বাভাবিক অর্থ একটা, বোঝানো হয় আরেকটা, অসংখ্য কোরআন সুন্নার এরকম বিধিবিধান আছে। এইগুলো নিজেরা অনারবেরা বুঝার পরে মদিনার আলেমদের সাথে গিয়ে বুঝে নিতে হবে। এই জন্য দেখবেন অনেক সময় আমাদের দেশে কয় আমরা বুখারী শরীফ 30 বছর পড়ায়, 30 বছর পড়াইতেছি, পড়ছি, কয় আমরা তো বুখারী শরীফে এই হাদিস পাইলাম না, তোমরা পাইলা কই? কি বলো না, পায় নাই কেন? যে আপনি বাঙালি সারা জীবনও যদি বুখারি পড়েন তাও পাইবেন না, পাইতে হলে ওলামায়ে মদিনার সাথে আপনার বুখারি মিলাই নিতে হবে। ওলামায়ে মদিনার কাছে যে বুখারি বুঝতে হবে, বুখারির দুনিয়ার শ্রেষ্ঠ উস্তাদরা ওই মদিনাতে বসে আছে, মসজিদে নববীতে দার্স দেন প্রতিদিন, এমন এমন মুহাদ্দিস আছে ওখানে বসলে দেখবেন এলেম কাকে বলে, এলমে হাদিস কাকে বলে, ওখানে বসলে বুঝবেন। এই জন্য আমি সবসময় বলি যে ভাইরা, যারা বাংলাদেশের ওয়াজ মাহফিলে স্টেজে লাফাই মাইক ভাঙ্গি ফেলতেছেন, বাহাজ বাহাজ বলে ডাক দিতেছেন, মোনাজারা মোনাজারা বলে ডাক দিতেছেন, মদিনা চলে যান, মদিনা গিয়ে মদিনার আলেমদের সাথে বাহাজ করেন, বসে বসে মসজিদে নববীতে গিয়ে বাহাজ করেন, আর একটু ঘোষণা দিয়ে যাইয়েন, আমরা যাই দেখবো একটা দর্শক হিসাবে যে বাংলাদেশের আলেমেরা আমাদের মুফতি সাহেবেরা মদিনার আলেমদের সাথে বাহাজ করতেছে, আমরা দর্শক হিসাবে দেখতে যাবো। ওখানে গিয়ে আপনারা বাহাজ করে আসেন, কতটুকু এলেম হয়েছে, কতটুকু কি হয়েছে আমরা একটু দেখে আসি। তা আপনি এখানে সাধারণ মানুষের সামনে অনেকে এখন দেখবেন কিছু ভাই বাইরে এসে কিতাব কতগুলো লই আসে, আসি এসে ওয়াজ মাহফিলে মানুষের পড়ে পড়ে শোনায়। তো আপনারা যদি কিতাবে বুঝতেন আপনারা আর আমার ওয়াজ শোনা লাগতো না। যদি আপনারা কিতাবে বুঝতেন, বড় বড় কিতাব, বড় বড় ফাইলে যদি বুঝতেন, তো এখানে বসে থাকার দরকার ছিল নাকি? সাধারণ মানুষের ধোকাবাজি করার জন্য, প্রতারণা করার জন্য আরবি একটা কইতেছে, সাধারণ মানুষ কি জানে এখানে কি আছে? কই দেখেন এই কিতাবে মিলাদ আছে, এই কিতাবে কেয়াম আছে, এই কিতাবে এটা আছে, তো সাধারণ মানুষ কি জানে কোথায় কি আছে? মানে মূর্খের সামনে সাধারণ, ওই আমাদের দেশে একটা কথা কয়, পাগলের শাড়ি পরায় বউ বানায়, ওই রকম হয়েছে। সাধারণ মানুষের সামনে গিয়ে কিতাবাদি আনি আনি, বোখারি আনে, ওইটা আনে, এটা আনে, আনি আনি দেখায়। এখন এটা আরেক পেতনা। যদি আপনি কিতাবের এত বহর, এত জ্ঞান হয়ে গেছে, এত এলেম হয়ে গেছে, তো এখানে দেখাবে দরকার, মদিনা যায় দেখাই আসেন না। ওই দিন আবার একজনের ওয়াজ শুনলাম, এক বড় বক্তা বাংলাদেশের, কয় সৌদি আরবে কাতারে গেছে, কাতারের এক ইমাম সাহেব মাগরিবের পরে নাকি দুই রেখা সুন্নত পড়তেছে। তো কয় ওই ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার আপনারা এখানে সুন্নত পড়তেছেন কেন মাগরিবের আজান আকামতের মাঝখানে? তো ইমাম সাহেব বললেন, যেটা হাদিসে আছে, বাইনা করলে আজানাইনে সালাত, বাইনা করলে আজানাইনে সালাত, বাইনা করলে আজানাইনে সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছেন, আজান এবং একামতের মাঝখানে সালাত, একামত এবং আজানের মাঝখানে সালাত। তাহলে আজান একামতের মাঝখানে সালাত, সল্লু কাবলাল মাগরিব, সল্লু কাবলাল মাগরিব, সল্লু কাবলাল মাগরিব, মাগরিবের আগে সালাত আদায় করো, মাগরিবের আগে সালাত আদায় করো, মাগরিবের আগে সালাত আদায় করো, লিমান শাহ, যে চায়, সবার জন্য না, যে ইচ্ছা করে। আচ্ছা, ওই ইমাম সাহেব হাদিসে গুলো বলছে। এবার উনি কয়, আমি ওই ইমাম সাহেবের হাদিস বলে দিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আজানাইনি সালাত ইল্লাল মাগরিব। কয় এই হাদিস শুনে দেওয়ার পরে ওই ইমাম সাহেব চুপ হয়ে গেছে, আর কিছু বলতে পারে না। আমি কই আল্লাহ আকবার, আহারে, পাগল যদি বুঝতো আমি পাগল, সে আর পাগল থাকতো না, তারে আর ভাবনা আনা লাগতো না, কি বলেন? পাগল যদি বুঝতো যে আমি পাগল, থেকে তো পাগল থাকতো না। পাগল মনে করে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, পাগল মনে করে আমি জাতিসংঘের মহাসচিব। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহিলেরা যখন তোমাদের সামনে তর্ক বিতর্ক করে, তখন সালাম বলি, আস্তে করে এড়িয়ে চলে যাও। আমি কই ওই ওলামাই কেরাম, ওই ইমাম সাহেব জাহেল দেখি, ও কয় ওরে আল্লাহ কত নম্বর জাহেল, এর সাথে আমি কি কথা কব, এই জন্য সালাম দিয়ে চলে গেছে। উনি কোরআনের আমল করছে, কোরআনের আয়াতের উপর আমল করছে, জাহেলের সাথে উনি কোনো তর্ক বিতর্ক করে নাই, উনি সালাম দিয়ে চুপ করে চলে গেছে। আর জাহেল মনে করছে, ওরে আল্লাহ এমন দলিল দিছি, যেই দলিলে কাজ হয়ে গেছে, যেই দলিল দিছে সেই দলিল দঈফ হাদিস। আরবের একজন আলেমের সামনে দঈফ হাদিস দিয়ে দলিল দিছে, তো ওই আলেম তো বুঝিয়ে গেছে এটা কি, এটা বাংলাদেশের না মুনাজিরে আজম, সেখানে তো সে বুঝছে এটা জাহেলে আজম। এই জন্য ওই ইমাম সাহেব সালামা বলে চলে গেছে। আল্লাহ আকবার। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা, তাহলে ইমানও আমাদের ভাঙ্গে, কিন্তু ইমান ভাঙ্গার কারণগুলো আমরা জানি না। ইমান ভাঙ্গার 10টা কারণ আছে, সংক্ষেপে আমি এই 10টা কারণ বলে শেষ করব। প্রথম বিষয়টা, এক নম্বর কারণ, আল ইশরাকু ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করা, আল্লাহর ইবাদতের মধ্যে কোন শিরক করলে ইমান ভেঙ্গে যায়, ইমান নাই। তাহলে শিরক কি আমরা করি? বলে করি মানে কি, শিরক কাকে বলে, কত প্রকার শিরকের আমরা চাষ করি, শিরক করা তো দূর করা, শিরকের চাষাবাদ করি, শিরকের প্রজনন করি, নতুন নতুন শিরক আবিষ্কার করি। সারা দুনিয়ার মানুষ শিরক খুঁজলে আমাদের থেকে নিতে হবে, কারণ আমরা এখানে এটার চাষাবাদ চলে আমাদের দেশে শিরকের। আল্লাহর ইবাদতে শিরক করলে ইমান ভেঙ্গে যায়, ইমান ভাঙলে ইসলামও ভাঙে। মানে ইমান ভঙ্গের কারণ যেগুলো, ইসলাম ভঙ্গের কারণ সেগুলো, ইমান আর ইসলাম একসাথে ভেঙে যায়, কোনোটাই থাকে না। আল্লাহর ইবাদতে শিরক করলে, কোরআনে কারিমের অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন। সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য শর্তটাই দিছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়াহুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তাদের ঈমানকে কখনো শিরকের সাথে মিশ্রিত করে নাই, যাদের ঈমানটা শিরক মুক্ত তাওহীদি ঈমান, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলো নিরাপত্তা লাভের অধিকারী, নিরাপদ মানুষ। সুবহানাল্লাহ, এই মানুষগুলো কি মানুষ! আজকের সারা দুনিয়ার দিকে তাকাই দেখেন, চোখ বন্ধ করে, বর্তমান দুনিয়াতে প্রত্যেকটা ধর্মের মানুষ নিরাপদ, একমাত্র অনিরাপদের মানুষ হইল মুসলমান। সারা দুনিয়াতে যেখানে মার খায়, কোন জাতি মার খায় দেখবেন, যে দুনিয়ার যত জাতি আছে সবাই শুধু মারে, সবাই শুধু মারে, সবাই শুধু মারে। সারা দুনিয়াতে যেখানে খবর নেবেন ভাই ওখানে মার খায় কারা, উত্তর আসবে মুসলমান। মিয়ানমারে মার খায় কারা, চীনে মার খায় কারা, কাশ্মীরে মার খায় কারা, তারপরে আপনার ফিলিস্তিনে মার খায় কারা, সারা দুনিয়াতে খবর নেন শুধু মার খাওয়ার জাতি, একটা জাতি মুসলমান। কেন মার খায়? আল্লাহর ওয়াদা, শিরক মুক্ত তাওহীদি ঈমান যতক্ষণ মুসলমানের থাকবে ততক্ষণ তারা নিরাপদ থাকবে। আজকে মুসলমানের ঈমান হয়েছে শিরক যুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান না। যতদিন পৃথিবীতে মুসলিমদের ঈমান ছিল শিরক মুক্ত, ততদিন সারা পৃথিবীর নেতৃত্ব দিছে মুসলমান। খোলাফায়ে রাশেদীনের নেতৃত্ব, শতভাগ শিরক মুক্ত তাওহীদি ঈমান ছিল খোলাফায়ে রাশেদীনের যুগে। এজন্য সারা দুনিয়াতে মুসলমানকে মারা তো দূরের কথা, মুসলমানের দিকে তাকাইতে ভয় পাইছে, কারণ তাদের ঈমান ছিল শিরক মুক্ত তাওহীদি ঈমান। কিন্তু যখনই মুসলিম আস্তে আস্তে আস্তে আস্তে শিরক ঢুকছে, বাস তখনই মুসলিমদের উপরে সারা দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই কথাটা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন চিন্তা করিও না, পেরেশান হইও না, মনমরা হইও না, ওয়া আনতুমুল আ'লাউনা, সারা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব তোমাদের হাতে থাকবে, শর্ত হইল একটা, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। যতদিন মুমিন থাকবা সারা দুনিয়া তোমাদের থাকবে, যখনই মুমিন থেকে দূরে সরে যাবা তোমাদের ইমানের ভিতরে শিরক ঢুকে পড়বে, সারা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব থেকে দূরে সরে গিয়ে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আজাব ও গজব নেমে আসবে। আজকে সারা দুনিয়াতে মার খাওয়ার একটাই বড় কারণ, সেটা হলো শিরক। আমাদের ইমানের মধ্যে শিরক ঢুকছে, আর দিন কায়েম, দিন কায়েম, সবাই আমরা দিন কায়েম করতে চাই, দিন কায়েমটাই হলো ইমান, বিশুদ্ধ ইমান গঠন করা। দিন কায়েমের মূল শর্ত ইন কুনতুম মুমিনিন, শিরক মুক্ত তাওহীদি ইমান গঠন করা। শিরক মুক্ত তাওহীদি ইমানের দাওয়াত দেওয়াটাই একামতের দিনের এক নম্বর কাজ, কারণ ইমান যদি বিশুদ্ধ না হয়, আপনি রাষ্ট্রে ইসলামী আইন, কোরআনের আইন কায়েম করলেও রাষ্ট্রে ইসলাম কায়েম করতে পারবেন না। কারণ যেদিন আইন করবেন, বাংলাদেশের যত শিরকের কারখানা মাজারগুলো আছে এগুলো বন্ধ করো, এগুলো ভেঙ্গে দাও, মুসলমানেরাই শিরকের পক্ষে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এই দেশে দাঁড়াবে কবরের পক্ষে, মাজারের পক্ষে, আপনাকে ক্ষমতা থাকতে দিবে না। মুসলমানেরাই শিরকের পক্ষে দাঁড়াই আপনাকে এই ক্ষমতা থেকে বরখাস্ত করবে। তাহলে দিন কায়েমের মূল বিষয় হলো মুসলিমদের চিন্তা চেতনায় শিরক মুক্ত তাওহীদি ঈমান ঢুকানো, বেদাত মুক্ত সুন্নতি আমলের চিন্তা ঢুকানো, এটাই দিন কায়েম। আম্বিয়া আলাইহিস সালাম এই কাজটাই করেছেন। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, প্রথম কথা হলো আল্লাহর ইবাদতে শিরক করা যাবে না, তাহলে মুসলিমেরা দুনিয়াতে নিরাপদ, আখেরাতেও নিরাপদ। ওয়াহুম মুহতাদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষ। আজকে শিরক মুক্ত থাকলে ওই মানুষটাকে কয় মিয়া তুমি ফিতনা তৈরি করিও না, আর যারা শেরেক করে হেরা মনে করে যে হেরা হেদায়েতের উপরে আছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিচ্ছেন ওয়াহুম মুহতাদুন, যারা শেরেক মুক্ত তাওহীদি ইমানের অধিকারী এরাই আমি আল্লাহর কাছে মুহতাদুন হেদায়েত প্রাপ্ত মানুষ। শেরেক করলে আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। সূরা আল মায়দার 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শেরেক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন। আল্লাহর জান্নাতে সে ঢুকতে পারবে না, কারণ জান্নাত পবিত্র জায়গা, এখানে কোনো অপবিত্র মানুষকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা জেনে রাখো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক, মুশরিকরা নাজাস, নাপাক কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। জান্নাত হলো পাক জায়গা, পবিত্র জায়গা, এখানে শিরককারী মুশরিক যার অন্তর পাক নাই এরকম নাপাক কোন মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন না, আল্লাহ জান্নাত হারাম করে দিবেন। সমাজে অসংখ্য শেরেক, আল্লাহর রুবুবিয়তের শেরেক, বিভিন্ন মানুষ দেখবেন এলমে গায়েবে বিশ্বাসী, এলমে গায়েবে বিশ্বাসী, এলমে গায়েব দেখবেন গণকের কাছে যায় রাশি গণনা করার জন্য, হাত গণনা করার জন্য, ভাগ্য গণনা করার জন্য। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ভাগ্য গণনা করে, হাতের রেখা দেখে, রাশি গণনা করে, এটা দেখে ওটা দেখে, এগুলো দেখে দেখে তার ভবিষ্যতে কি হবে গায়েবের বিষয় গণনা করে। এই গায়েব, এলমে গায়েবের বিষয়ে আল্লাহ ছাড়া আর কারো কাছে এলমে গায়েব আছে, এলমে গায়েব জানে, এটা বিশ্বাস করলে কি হয়? শিরক হয়। তাওয়াক্কুলের শিরক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝুলায়, তাবিজ ঝুলায়, সে আল্লাহর সাথে শিরক করে। মুসলমানদের হাতে হাতে, গলায় গলায়, কোমরে কোমরে তাবিজ, তাওয়াক্কুলের শিরক, গড়ে গড়ে শিরক, কোরআন দিয়ে দিলেও শিরক, কোরআন ছাড়া দিলেও শিরক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে আলাদা করেন নাই, যদি কোরআন দিয়ে দিলে জায়েজ হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মান তাআল্লাকা তামিমাতান বিগাইরিল কোরআন ফাকাদ আশরাকা, কোরআন ছাড়া কেউ যদি তাবিজ ঝুলায় সে শিরক করবে, আল্লাহ রাসূল এইভাবে বলতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ছাড়া, কোরআন সহ এটাকে আলাদা করেন নাই, দুটেই শিরক, একটা শিরকে আকবর, একটা শিরকে আসগর। এগুলো আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে শিরক, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক। সেজদা, সেজদা একটা আল্লাহর গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা। কিন্তু দেখবেন আজকে লক্ষ লক্ষ মানুষ কবরের সামনে, জীবিত মানুষের সামনে, মৃত মানুষের সামনে সেজদা করে রয়েছে, এটা শিরক, ইবাদতের শিরক। কবরের জন্য, দরবারের জন্য, বিভিন্ন ওলিয়া ওলিয়ার জন্য মান্নত করা হয়, মান্নত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ ছাড়া কারোর জন্য মান্নত করলে শিরক হয়। গরু নিয়ে, ছাগল নিয়ে, মহিষ নিয়ে, মুরগি নিয়ে, ডিম নিয়ে রওনা দিছে, টাকে টাকে মান্নতের গরু, মান্নতের ছাগল সব এখানে জমা দেন, এগুলো কি শিরক? মান্নত যদি করি একমাত্র আল্লাহর জন্য, ঠিক একইভাবে দোয়া, কোনো কিছু চাওয়া, আমার কিছু চাইতে হলে চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু আমার ছেলে মেয়ে হচ্ছে না, কোন জীবিত ওলি, মৃত ওলি কারো কাছে গিয়ে যদি বলি বাবা আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও, কি হবে? শিরকে আকবর, সাথে সাথে ঈমান চলে যাবে, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ পাক কিয়ামতের দিন সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এটা ঈমান ভঙ্গের এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, যে ব্যক্তি আল্লাহর মাঝে আর তার মাঝে মধ্যস্থতাকারী বানায়, শোনো, দুনিয়াতে কোর্টে যখন আমার মামলা যায়, কোর্টে যখন আমার মামলা চলে, আমার পক্ষ থেকে উকিল নিয়োগ দিতে হয়, ব্যারিস্টার নিয়োগ দিতে হয়, মামলা সরাসরি চালানো যায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিচার করব, সেখানে আমার পক্ষে কোনো উকিল থাকবে না, ব্যারিস্টার থাকবে না, এটা কেমনে হয়? কি বলেন? আপনার দুনিয়ার এখানে নাটোরের কোর্টে বিচার হইতেছে, এখানে যদি আমার উকিল লাগে, ব্যারিস্টার লাগে, তা আল্লাহর কোর্টে উকিল ব্যারিস্টার লাগবে না? কি বলেন, লাগবে? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, যারাই এরকম বিশ্বাস করবে উকিল ব্যারিস্টার লাগবে, এরা আল্লাহর সাথে শেরেক করে, এদের ইমান চলে যাবে। সূরা জুমারের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া মা নাআবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মুশরিকদেরকে যখন জিজ্ঞাসা করা হতো, তোমরা এই সকল আউলিয়া, এই সকল অভিভাবক কেন ধরছ, তারা বলতো, মা নাআবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহর কাছে পৌঁছাই দিবে। তাদের কেউ কেউ বলতো সূরা ইউনূসের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়ায়াকুলুনা হাউলা ইশফাউনা ইনদাল্লাহ। কাউকে জিজ্ঞাসা করা হলে মুশরিকরা বলতো, এরা আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, কেউ আমাদের জন্য বাস ভাড়া করবে, কেউ ট্রেন ভাড়া করবে, কেউ জাহাজ ভাড়া করবে, কেউ লঞ্চ ভাড়া করবে, বিভিন্ন কিছু ভাড়া করে ঠিক করে রেখেছে, রিজার্ভ করে রেখেছে, আমরা শুধু পাগড়ি ধরে ধরে শুধু আমরা টিকিটটা কিনব, শুধু টিকিট কিনে রাখলে বাস কিয়ামতের ময়দানে সব চলে যাবে সাফাত। এই জাতীয় বিশ্বাসগুলো ইমান ভঙ্গের কারণ, এগুলা ইমান ভঙ্গের কারণ। আল্লাহ এবং আমার মাঝখানে কোন মধ্যস্থতাকারীর দরকার নেই, আল্লাহর ইবাদত সরাসরি আল্লাহর জন্য, যত ইবাদত আছে সরাসরি আমি আর আল্লাহ। তবে মাঝখান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাগবে ইবাদত শিখার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইবাদতের তরিকা শিখতে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইবাদত করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইবাদত শিখতে হবে। ইবাদতটা কেমনে করতে হবে, আল্লাহর ইবাদত এটা তরিকাটা শিখতে হবে তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। ওলামায়ে কেরামের সাথে আমাদের সম্পর্ক গভীর থাকবে, ওলামায়ে কেরামকে মহব্বত করব, ওলামায়ে কেরামের সাথে সোহবত থাকবে, ওলামায়ে কেরামের সাথে যে সম্পর্কটা, এটা হলো এলম এবং আমলের সম্পর্ক। যেই আলেমের কাছে, যেই আলেম শিরক মুক্ত, যেই আলেম বেদাত মুক্ত, যেই আলেম তাওহীদের অনুসারী, সুন্নতের অনুসারী, এই আলেমের সোহবতে থাকবো, এই আলেম থেকে বিশুদ্ধ এলেম নিব, সম্পর্কটা হবে এলেমের সম্পর্ক, আমলের সম্পর্ক। কিন্তু সম্পর্কটা এরকম করা যাবে না যে এই হুজুরের আমি মহব্বত করি, এই হুজুরের সাথে পাগড়ি ধরলাম, এই হুজুরের সাথে গিরা বানলাম, কিয়ামতের ময়দানে এই হুজুর আমার জান্নাতে নিয়ে যাবে, এই বিশ্বাস করলে শিরক, এই বিশ্বাস করলে ইমান ভেঙে যাবে। 3 নম্বর ইমান ভঙ্গের কারণ, মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন ওয়া সাহাহা মাযহাবাহুম, যে ব্যক্তি মুশরিকেরে মুশরিক মনে করে না, কাফেরকে কাফের মনে করে না, কাফেরদের ধর্মগুলাকে মতাদর্শগুলাকেও সঠিক মনে করে, কয় শোনো যত ধর্ম আছে এগুলো সব আল্লাহর, একটা পালন করলেই হয়, এরকম মানুষও আছে বাংলাদেশে, অনেক মানুষ আছে কয় এগুলো সব আল্লাহর ধর্ম। যে লোক এই বিশ্বাস পোষণ করবে, এই কথা বলবে, সেই জান্নাতে যেতে পারবে না, তার ইমান ভেঙে গেছে। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই কথা বলে দিছেন, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। মাঝে মাঝে দেখা যায় আমাদেরকে যদি বলা হয় ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, কি খুশি, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না, তাহলে কি সর্বনিম্ন ধর্ম কি বলেন দেখি? একমাত্র দিন, স্টুডেন্ট একজন, এখানে আবার সর্বশ্রেষ্ঠ আর সর্বনিম্ন কি? জমিনে আল্লাহর মনোনীত দিনই একটা, তো এটাকে যদি সর্বশ্রেষ্ঠ বলেন তাহলে বোঝা যায় এটার নিচে আরো 2 নম্বর আছে, 3 নম্বর আছে, 4 নম্বর আছে, 5 নম্বর আছে, আপনি সবগুলাকে স্বীকৃতি দিচ্ছেন। দেখেন পরোক্ষভাবে মুশরিকরা কিভাবে আমাদের থেকে স্বীকৃতি আদায় করে নিছে, মানে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বলে বাকিগুলোকে কিন্তু স্বীকৃতি আদায় করে নিছে, আমরা স্বীকৃতি দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কাফেররা আসছিল, এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শোনো একটা সুন্দর প্রস্তাব নিয়ে আসছি, যখন আমাদের পূজা পার্বণ চলবে তখন তুমি সেখানে সভাপতিত্ব করবে, আর যখন মসজিদে নামাজ চলবে ইবাদত চলবে এখানেও সভাপতিত্ব করবে, আমরা দল বেঁধে এখানেও আসি ইবাদত করব, মুসলমানেরা ওখানে গিয়ে ইবাদত করবে, তাহলে সমাজে আর কোনো ভেদাভেদ থাকবে না, কোনো প্রকারের দ্বিমত থাকবে না, আমরা সব মিশে গেলাম, কিন্তু তুমি সব জায়গায় সভাপতি। বর্তমানে বাংলাদেশে এরকম সভাপতি আছে না, গানের অনুষ্ঠানেও সভাপতি, আবার জলসায় সভাপতি, অনেক সভাপতি এরকম আছে, কিন্তু আবার আজকে সভাপতি না, কিন্তু এরকম সভাপতি দেখা যায়, গানের জন্য আসলে যাও 5 লক্ষ টাকা নিয়ে যাও, কয় ফলাফাইনের খুশি করা দরকার, আবার যেটার জন্য আসবো সব দিতে আছে, সব জায়গা আছে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই প্রস্তাবের জবাবে আপনি জবাব দিয়ে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ পাক বলছেন আপনি ডাকটাই দেন ইয়া আইয়ুহাল কাফিরুন বলে। ফেরাউনের কাছে গেছে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, আল্লাহ বলছে খবরদার ফেরাউনের যাই ডাক দিও না, এই ফেরাউনিয়া এই কাফের এ কথা বলে ডাক দিও না, ডাক্তা দিবা খুব সুন্দর করে, ইযহাবা ইলা ফেরাউনা ইন্নাহু তাগা, ফেরাউন তাগুত হয়ে গেছে, ফেরাউনের কাছে যাও দুইজন নবুয়তের দায়িত্ব নিয়ে, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফেরাউনের সাথে অত্যন্ত নরম সুরে কোমল ভাবে কথা বলো, ফেরাউনকে আল্লাহ পাক বলছে কোমল ভাবে দাওয়াত দিতে, কোমল ভাবে কথা বলতে, কিন্তু দেখেন যারা এই প্রস্তাব নিয়ে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুই জায়গায় সভাপতিত্ব করব, সবাই মিলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইব, সব মিশে যাবে, আল্লাহ পাক বলছে আপনি বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন, এই প্রস্তাব নিয়ে যারা আসছো কাফের এগুলা কই, মানে এরা এদেরকে আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন এরা কাফের, এই প্রস্তাব যারা দেয় এই মতাদর্শে যারা বিশ্বাস করে আল্লাহ বলছে এরা কাফেরুন, যারা মনে করে সবগুলো আল্লাহ একটা করলেই হয়, মুসলিমের আকীদা হবে চিন্তাধারা হবে একমাত্র জমিনে আল্লাহর দিন হইল ইসলাম, বাকিগুলোকে আমরা কোন অত্যাচার করব না, জুলুম করব না, তাদের ধর্ম তারা স্বাধীনভাবে পালন করবে, এই নিশ্চয়তা তাদেরকে দেওয়া হবে, কিন্তু এটার অর্থ এই নয় যে আমরা স্বীকার করে নিলাম যে সবগুলো আল্লাহর দিন, এটা হলো কয় নম্বর কারণ, 3 নম্বর ইমান ভঙ্গের, 4 নম্বর ইমান ভঙ্গের কারণ, মানা ইতাকাদা আন্না হুদা গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুন মিন হাদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে সুন্নতের চাইতে অন্য কারো হেদায়েতকে যদি কেউ উত্তম মনে করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চাইতে অন্য কোন আদর্শকে কেউ যদি শ্রেষ্ঠ মনে করে, বাস ঈমান শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে বলতেন আম্মা বাদ ফা ইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার যত হেদায়েত আছে সর্বশ্রেষ্ঠ হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের চাইতে অন্য আদর্শকে যদি কেউ উত্তম মনে করে ঈমান চলে যাবে। আচ্ছা বলেন, আপনারা বলেন দেখি দাড়িওয়ালা মানুষ সুন্দর না দাড়ি নাইওয়ালা মানুষ সুন্দর? জি দাড়িওয়ালা মানুষ সুন্দর, তো দাড়িওয়ালা মানুষ মেয়ে বিয়ে করতে গেলে তাদের কাছে তো মেয়ে বিয়ে দেন না, তাহলে যদি দাড়িওয়ালা মানুষ সুন্দর বিশ্বাস করতেন তাহলে মেয়ে বিয়ে দেওয়ার সময় খুঁজতেন দাড়িওয়ালা ছেলে, কিন্তু দেখা যায় দাড়িওয়ালা ছেলে গেলে কয় না না না এ তো দাড়ি রেখছে এ তো বিয়ে দেওয়া যাবে না, আবার কিছু যদি একটু লম্বা দাড়ি রাখে মিয়া দাড়ি রাখবে একটু ফ্যাশন করে ছোটখাটো করে রাখবে, এগুলো কি দাড়ি রাখছ, এরকম লোকও আমি দেখছি যে কি দাড়ি রাখছ এগুলো কেমন দাড়ি হলো এলোমেলো হয়ে রয়েছে, একটু বিয়ে করবে স্মার্ট হইবা একবারে কাটি কুটি সুন্দর করে রাখবা, দেখেন ইমান কোথায় গেছে, আল্লাহর জমিনে যত নবী রাসূল আসছেন একজন নবী দাড়িবিহীন আসেন, সব নবী আম্বিয়া আলাইহিমুসসালাম কি ছিলেন দাড়িওয়ালা ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষাধিক সাহাবাই কেরাম ছিলেন একজন দাড়িবিহীন ছিলেন না, সবাই দাড়িওয়ালা সাহাবী ছিলেন, তাহলে আপনি যদি দাড়িকে অপছন্দ করেন দাড়িবিহীন মানুষকে বেশি সুন্দর মনে করেন, স্মার্ট মনে করেন, তাহলে আপনার ইমান কিন্তু শেষ। এইভাবে একটা না, যদি আপনি মনে করেন বোরকাওয়ালা মহিলা দেখতে পারে না, পর্দাওয়ালা মহিলা দেখতে পারে না, আপনি বোরকাকে অপছন্দ করলেন, বোরকাকে আপনি মনে করতেছেন খারাপ দেখা যায়, সুন্দর দেখা যায় না, এগুলো কি বোরকা পরে? এই বোরকার প্রতি যদি আপনি একটু অবজ্ঞা প্রদর্শন করেন, অন্য কোন আদর্শকে আপনি উত্তম মনে করেন, আপনার ইমান শেষ। নবী সাল্লামের প্রত্যেকটা সুন্নত, সুন্নতের বড় আর ছোট নাই। কেউ কয় কি কয় এটা ছোট সুন্নত, এটা বড় সুন্নত, সুন্নত আবার ছোট আর বড় নাই। নবী সাল্লামের প্রত্যেকটা সুন্নতের মর্যাদা বিশাল, এক একটা সুন্নত এক একটা কারামত। মানুষের সম্মান বাড়ার, মর্যাদা বাড়ার, তাকওয়া বাড়ার, জান্নাতে তার আসন বাড়ার বড় মাধ্যম এত্তাবায়ে সুন্নাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতকে কেউ যদি অপছন্দ করে, অন্য আদর্শকে যদি উত্তম মনে করে, ইমান ভেঙে যায়। পাঁচ নম্বর ইমান ভঙ্গের কারণ, মান আবগাদা শাইয়ান মিম্মা জাআ বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন এনেছেন, এই দিনের মধ্যে যদি কোনো একটা জিনিসকে কেউ ঘৃণা করে, দিনের কোনো একটা বিষয়কে, কোনো একটা জিনিসকে কেউ যদি ঘৃণা করে, অপছন্দ করে, তার ইমান ভেঙে যায়। তারপরে সাত নম্বর, ছয় নম্বর হলো মান ইস্তাহজা শাইয়ান মিন দীনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দীন এনেছেন, এখান থেকে কোনো একটা বিষয় নিয়ে ঠাট্টা করলে, মশকরা করলে, উপহাস করলে, আল্লাহর দীন তার থেকে চলে যায়, সে কাফের হয়ে যায়, তার ইমান চলে যায়, সে আর জান্নাত পাবে না, ইমান ভেঙে গেছে। সাত নম্বর হলো জাদু করা, জাদু করলে কাফের হয়ে যায়, জাদু শিখা, জাদু শিখানো, জাদুর চর্চা করা, এগুলো ইমান ভঙ্গের কারণ। আট নম্বর মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআবানাতুহুম আলাল মুসলিমিন, মুশরিকের সাথে বন্ধুত্ব করা, ওয়ালা করা, অন্তরের অন্তঃস্থল থেকে বন্ধুত্ব করা, মুসলিমের বিরুদ্ধে মুশরিককে সাহায্য করা, এরকম করলে ইমান ভেঙে যায়। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি কেউ ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, মুশরিকদের সাথে যদি কেউ ওয়ালা করে, অন্তরের অন্তঃস্থল থেকে বন্ধুত্ব করে, ফাইন্নাহু মিনহুম, সেও ওই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সেও ওই মুশরিকদের অন্তর্ভুক্ত। আজকে যে আমরা গায়ে হলুদ করি, করি না? আপনাদের দেশে হয়? এই গায়ে হলুদ মুসলিমের সংস্কৃতি না, এটা মুশরিকের সংস্কৃতি, খ্রিস্টানদের সংস্কৃতি, ইহুদিদের সংস্কৃতি। যে মুসলিম এই সংস্কৃতিকে পছন্দ করে, ভালোবাসে, বাস তার হাসর নসর হবে ওই মুশরিকের সাথে। 31st নাইট পালন করে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক, এই যে আসতেছে ডিসেম্বর মাসের শেষে, এই 31st নাইট, এটা কোনো মুসলিম সংস্কৃতি না, এই সংস্কৃতিটা খ্রিস্টানদের, নাসারাদের সংস্কৃতি। আল্লাহ পাক সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যেই ব্যক্তি ওই নাসারাদের কোন খ্রিস্টি কালচারকে গ্রহণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে, তার হাসর হবে তাদের সাথে। বার্থডে পালন করে, ছেলের বার্থডে, মেয়ের বার্থডে, এখন বিশাল বার্থডের আয়োজন চলে বাংলাদেশে, এই বার্থডে পালন করবেন, এই বিজাতীয় কালচার তাদের সাথে হাসর হবে। আমাদের মা বোনেরা চুড়ি পরবে, গহনা পরবে, শাড়ি পরবে, জামা পরবে, কার মতো? স্টার জলসা, স্টার প্লাসে যেগুলা দেখবে ওইগুলা, মুশরিকদের অনুকরণে তার জামা কাপড় সংস্কৃতি সব গড়ে তুলবে। এবং মুশরিকেরা যদি গরুর জামা পরে, উনিও গরুর জামা পছন্দ, ছাগলের জামা পরলে ছাগলের জামা পছন্দ, পাখির জামা পরলে পাখির জামা পছন্দ। পাখির জামার জন্য বাংলাদেশে আত্মহত্যা করছে, করছে না? দেখেন কি সাংঘাতিক বিজাতীয় কৃষ্টি কালচার অপসংস্কৃতি এমন ভাবে গ্রাস করছে, এই গ্রাসের কারণে তার হাসর হবে তাদের সাথে। এজন্য আমার মা বোনেরা সতর্ক থাকতে হবে। অনেক মুসলিম যুবক আজকে দেখা যায় হাতের মধ্যে চুড়ি পরে পরে হাঁটে, গলার মধ্যে স্বর্ণের চেন পরে পরে হাঁটে, তারপরে দেখা যায় হাতের মধ্যে লাল সুতা বেঁধে রাখে, তারপরে দেখা যায় আরো দাড়িকে বিভিন্ন রকমের, এখানে একটু রাখছে, এখানে একটু নাই, এখান দিয়ে একটু রাখছে, বিভিন্ন রকমের মুশরিকদের অনুকরণে দাড়ি রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে দাড়ি রাখে না, মুশরিকদের অনুকরণে রাখে। এই জাতীয় সংস্কৃতি তারা ইহুদি নাসারা মুশরিকদেরকে ফলো করে। চুল কাটতে গেছে, মুশরিকদের চুল কাটার ডিজাইন দেখে ওই কাটিংটা দিয়ে চুল কাটে। এই জাতীয় মুশরিকদের কৃষ্টি কালচার যখন ভালোবাসে, তার হাসর হবে কিয়ামতের ময়দানে তাদের সাথে। এটা ইমান ভঙ্গের একটা কারণ। নয় নম্বর ইমান ভঙ্গের কারণ, যে ব্যক্তি নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আওতা মুক্ত মনে করে তার ইমান ভেঙে যায়। অর্থাৎ যদি কয় যে আমি শরীয়ত থেকে বাহিরে, এখন আমি তরিকতে হাকিকতে মারফতে চলে গেছি, আমার আর শরীয়তের নিয়ম কানুন মানা লাগে না, এই লোকের ইমান নাই। এই লোকের যদি কেউ আল্লাহর ওলি মনে করে তারও ইমান নাই। এই দেশে ইমান ভঙ্গের কারণ না জানার কারণে ল্যাংটা বাবাও আল্লাহর ওলি হয়। বাংলাদেশে ল্যাংটা বাবাও আল্লাহর ওলি হয়। ল্যাংটা বাবা যে তার মধ্যে ফরজে নাই, ছতরে নাই, ছতরে ডাকে নাই, সে কেমন করে আল্লাহর ওলি হয়? যে বিশ্বাস করবে কয় ভিতরে কি আছে কেউ বলতে পারে না কার ভিতরে কি আছে, যে বিশ্বাস করবে ভিতরে কি আছে কেউ বলতে পারে না, তার ইমান নাই। কারণ যার ভিতরে শরীয়ত নাই তার ভিতরে কিছুই নাই, আল্লাহর দিন নাই, ইমান নাই তার ভিতরে। কারণ ইমান থাকলে সে শরীয়ত মানতে বাধ্য। এক লোক নামাজ পড়ে না, তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই নামাজ পড়েন না কেন, কয় আমি এখন হাকিকতে আছি যেন নামাজ লাগে না। এখন কিসে আছে? কয় হুজুর আপনি আছেন শরীয়তে, এজন্য আপনারা নামাজ পড়তে হয়, আমি এখন হাকিকতে পৌঁছে গেছি। তা আমি বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্ব পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাকিকত পর্যন্ত পৌঁছতে পারেন নাই। তো যে জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছতে পারেন নাই, আপনি সেই জায়গায় পৌঁছলেন কেন? ওটা তো শয়তানের জায়গা। যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান নাই সেই জায়গায় আপনি গেলেন কেন? ওই জায়গাটা ইবলিসের জায়গা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় গেছেন সেই জায়গায় মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়ার সুযোগ নাই। কেউ যদি নিজেকে শরীয়তের আওতামুক্ত মনে করে এটা ইমান ভেঙে যায়। দশ নম্বর ইমান ভঙ্গের কারণ, আল এরাজ ওয়ান দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ, দিনের খবরও নে না, খোঁজও নে না, কিছুই নে না। এমনি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছে, বাস মুসলিমের খাতায় নাম লেখায় রেখেছে, কিন্তু দেখা যায় নামাজও আসে না, তারপরে ওয়াজ মাহফিল হইতেছে এখানেও আসে না, মানে ইসলামের সাথে দিনের সাথে কোনো সম্পর্ক নাই। এরকম সম্পর্কহীন অবস্থায় থাকলেও ইমান ভেঙে যায়। তাহলে ইমান ভঙ্গের কারণ কয়টা পাইলাম? দশটা। আর একটা সর্বশেষ আমলের কথা বলে আমার আলোচনা শেষ করবো, সেই আমলটা হলো বিশেষ করে আমার মা বোনদের উদ্দেশ্যে। আমার সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অনেক সম্মানিত করেছেন, আমাদেরকেও সম্মানিত করেছেন, তবে আপনাদেরকে আমাদের চাইতে বেশি সম্মানিত করেছেন। কি আমাদের সম্মান বেশি না মাদের সম্মান বেশি? আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির সম্মানকে বেশি বাড়াই দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতিকে নবী বানান নাই, রাসূল বানান নাই, কিন্তু নবী রাসূলের মা বানাইছেন, নবী রাসূলের স্ত্রী বানাইছেন, নবী রাসূলের মেয়ে বানাইছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়েদের পায়ের নিচে। ও আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নবী বানান নাই, রাসূল বানান নাই, কিন্তু নবী রাসূলের মা বানাইছেন আপনাদেরকে। কত উপরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একজন মাকে, মায়ের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহ বলতেছেন তোমার একটা টাকাও কোন জায়গায় খরচ করার দরকার নাই। দরকার আছে? একজন নারী জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এক টাকা খরচ করার দরকার নাই, তার খরচের কোনো জায়গা নাই। আছে? একজন শিশু কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের বাবার উপরে আল্লাহ পাক ফরজ করে দিল, وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ। মেয়ের বাবাকে বলে দিল তোমার সামর্থ্য অনুযায়ী এই মেয়ের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, পরনের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা সব তুমি করো। কে করবে? বাবা। বাবা বড় করল, এরপরে একটা ছেলের কাছে বিবাহ দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীকে বলে দিলেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, এই মেয়েটার সাথে তোমার স্ত্রীর সাথে সদ্ব্যবহার করো, স্ত্রীর যত রকমের থাকা খাওয়ার যত খরচ দরকার আছে সব তুমি বহন করো। স্বামী বৃদ্ধ হয়ে গেছে, চাকরি থেকে রিটায়ার হয়ে গেছে, স্বামীর হাতে টাকা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছেলেকে বাধ্য করে দিল তোমার মায়ের যা দরকার, তোমার মায়ের থাকা খাওয়া পড়া খেদমত ওষুধ চিকিৎসা যা দরকার সব তোমার উপরে ফরজ। তাহলে একজন মা, একজন নারী জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার কোনো খরচের জায়গা নেই, খরচ করা লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জাতিকে তারপরেও খালি হাতে রাখেন নাই, টাকার দরকার নাই, তাও আল্লাহ টাকা দিয়ে বড়াই ফেলছেন। কি বলেন? দেখবেন বৃদ্ধ বয়সে বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যারা বৃদ্ধ আছেন মুরব্বীরা আছেন তারা জানেন, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যৌবনকালে বাবা চাকরি করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, তার হাত ভরা সবসময় টাকা পয়সা থাকত। যখন বৃদ্ধ হয়ে গেছে টাকা পয়সা নাই হাতের মধ্যে, বাবা দেখবেন অসুস্থ হয়ে গেছে, আপনি বাড়িতে যাই বাবার হাতে 10,000 টাকা দিয়ে দেন, দেখবেন সাথে সাথে সুস্থ হয়ে গেছে। কি আমি ভুল বলছি? আপনি পরীক্ষা করে দেখবেন, বাবার হাতে টাকা দিবেন দেখবেন তার মনটা বড় হয়ে যাবে। কারণ মন যখন দুর্বল হয়ে যায় তখন তিনি অসুস্থ হয়ে যায়, আর মনটা যখন একটু সবল থাকে, মনটা যখন একটু বড় থাকে তখন দেখা যায় তার রোগ ব্যাধি অনেকটুকু চলে যায়। দেখবেন টাকা দেওয়ার সাথে সাথে বাবা বিছানা থেকে উঠে বাজারে চলে গেছে, বাজার করে নিয়ে আসছে। তাহলে উনার কিন্তু তখন টাকার দরকার নাই, ছেলে বাজার করতেছে, খরচ করতেছে, সবকিছু করতেছে, কিন্তু উনার হাতে যখন কিছু টাকা থাকে তখন মনটা বড় থাকে, সাহস বেড়ে যায়। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জাতির কোনো খরচ দরকার নাই, কিন্তু আল্লাহ কয় তুমি খালি হাতে থাকা দরকার নাই, তোমার দেখো কত টাকার ব্যবস্থা আমি আল্লাহ করে দিতেছি। সুবহানাল্লাহ। যখন বিবাহ দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর উপরে ফরজ করে দিছেন, তুমি আমার এই বান্দিরে মোহর ছাড়া বিয়ে করতে পারবা না। ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নেহলা, সন্তুষ্ট চিত্তে তুমি এই বান্দিকে, এই মেয়েটাকে তুমি মোহর দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন বাড়তি তার হাতে কিছু টাকা আল্লাহ পাক তুলে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানের কারণে এটা, কিন্তু এটা সম্মান না, এটা কিন্তু খরচ করার জন্য না, যে এই টাকা খরচ, এই টাকা দিছে আল্লাহ, এরপরে বলে নাই তুমি তোমার ছেলের জন্য খরচ করো, মেয়ের জন্য খরচ করো, স্বামীর জন্য খরচ করো, মায়ের জন্য খরচ করো, বাপের জন্য, কিচ্ছু বলে নাই। আল্লাহ বলতেছে কারো খরচ করার দরকার নাই। কোন মেয়েকে আল্লাহ কিয়ামতের ময়দানে এইভাবে প্রশ্ন করবে না, এই তুমি কয় টাকা রুজি করছো, কয় টাকা খরচ করছো, এই প্রশ্ন নাই। তাহলে দেখেন অতিরিক্ত কতগুলো টাকা তার হাতে আল্লাহ তুলে দিচ্ছেন এবং ফরজ করে দিচ্ছেন স্বামীকে দিতেই হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বাপ মারা গেছে, বাপের জমিনের মধ্যে, জায়গা জমিনের মধ্যে অংশীদার করে দিছেন, মায়ের জায়গা জমিনের মধ্যে মালিকানা দিয়ে দিয়েছেন, ভাইয়ের জায়গা জমিনের মধ্যে দিয়ে দিয়েছেন, বোনের জায়গা জমিনের মধ্যে দিয়ে দিয়েছেন, ছেলের জায়গা জমিনের মধ্যে দিয়ে দিয়েছেন, মেয়ের জায়গা জমিনের মধ্যে দিয়ে দিয়েছেন, চতুর্দিক থেকে যতজন আছে সবার সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মালিকানা দিয়ে দিয়েছেন। এগুলো কেন দিছেন? সম্মানের জন্য। এখন এই সম্মান দেওয়ার পরে মায়ের জাতির কর্তব্য হলো বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করা, যে আল্লাহ আমাকে আপনি এত সম্মান দিলেন, এত সম্মানের পাত্র বানাইলেন, আল্লাহর শুকর আদায় করা, বেশি বেশি শুকর। শুকর কেমনে করবে? এই শুকর আদায়ের মাধ্যম হলো প্রথমত মান সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত সঠিকভাবে সালাত আদায় করবেন। রমাদান মাস আসলে সুন্দরভাবে এক মাস সিয়াম পালন করবেন। ফরদার নিয়ম কানুন, হেজাবের নিয়ম কানুন মেনে চলবেন। স্বামীর আনুগত্য করবেন, স্বামীর কথা মেনে চলবেন। যদি বলেন স্বামীর কথা শুনব না, অমুক জায়গা ছাড়বো না নাকি, তাহলে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি জমিনে কাউকে সাজদা করার জন্য নির্দেশ দিতাম, যদি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়েজ হইতো, তাহলে দুনিয়া নারীদেরকে বলতাম, নারীরা তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা করো। কিন্তু কাউকে সাজদা করা জায়েজ নাই, শিরক। তাহলে স্বামীর আনুগত্য ফরজ, পাশাপাশি আপনার পর্দার বিধিবিধান। আজকে আমাদের মায়েদের নামাজ যতটুকু আছে, রোজা যতটুকু আছে, অভাব হলো দুই জায়গায়। স্বামীর আনুগত্যের অভাব আর পর্দার অভাব। আমি আরাফাতের ময়দানে একদিন একবার হজের সময় বয়ান করতেছি, তো এই হাদিসটা যখন বললাম, তখন পুরুষ ভাইয়েরা কয়, হুজুর এটা একটু বেশি করে বলেন, এই মহিলারা আমাদের কথা শুনে না, যাতে বাড়িতে যায় দেশে যায় এখন থেকে আমাদের কথা শুনে, স্বামীর কথা শুনে, এটা একটু ভালো করে বলেন হুজুর। বোঝা গেছে, তাহলে সব স্বামীর এই সমস্যা আছে। আল্লাহ পাক এটা পরশ করে দিয়েছেন, কারণ এই শৃঙ্খলা যদি সমাজে না থাকে তো সমাজ ভেঙে যাবে, অশান্তির সমাজ তৈরি হবে। দেখবেন একটা উপজেলার মধ্যে অনেক বিসিএস অফিসার থাকে, থাকে না, প্রথম শ্রেণীর অফিসার থাকে। এখন এখানে যদি সিনিয়রিটি জুনিয়রিটি না থাকে, কারো কথা কেউ শুনবে না। এই জন্য প্রশাসনিক ভাবে এখানে নিয়ম করা আছে যে অমুক হইল সবার উপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারপরে অমুক, তারপরে অমুক, এখানে একটা সিরিয়াল আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের স্বামী স্ত্রী দুজনকে সমান মর্যাদা দিয়েছেন, কিন্তু দেওয়ার পরে দুজনেই ধরেন বিসিএস ক্যাডার, কিন্তু এখন কে কার কথা মানবে। আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন এখানে শৃঙ্খলা রক্ষার্থে, স্বামীর আনুগত্য করো, না হয় তোমার পরিবার ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে, দেশ ধ্বংস হবে। আজকে দুনিয়ার যে দেশের স্ত্রীরা স্বামীর কথা শুনে না, ওই দেশের পারিবারিক বন্ধন ধ্বংস হয়ে গেছে, ওই পশুর মতো তাদের পারিবারিক সামাজিক জীবন হয়ে গেছে। মানবিক যে মূল্যবোধ, সে মানবিক মূল্যবোধ তারা হারিয়ে ফেলছে। এই জন্য পরিবার মজবুত রাখতে হলে স্বামীর কথা স্ত্রীকে মানতেই হবে, শুনতেই হবে, আর পর্দা করতে হবে। পর্দা কেমনে করবেন? আল্লাহ পাক চারটা বিধান নারীদেরকে আল্লাহ পাক স্পষ্ট করে, নারীদেরকে লক্ষ্য করে চারটা পর্দার নির্দেশ দিয়েছেন। সূরা নূরের 31 নম্বর আয়াত, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। এক নম্বর পর্দা হলো আপনি আপনার দৃষ্টিকে সংযত রাখবেন, চক্ষুগুলাকে, দৃষ্টিগুলাকে সংযত রাখবেন, বন্ধ করে রাখবেন না। রাস্তা দিয়ে হাঁটার সময় যদি চোখ বন্ধ করে হাঁটেন, তাহলে তো রাস্তার বাইরে যায় পড়ে যাবেন। কিন্তু আলহামদুলিল্লাহ, একসময় আমরা দেখতাম আমাদের মায়েরা, চাচিরা, তারপরে দাদিরা, নানিরা বোরকা পরতেন, বোরকার উপরে ছাতা নিয়ে যাইতেন, তারপরেও দিনের বেলা বাহির হইতেন না, রাত্রে বাহির হইতেন, এরকম একটা সময় ছিল, ছিল না? হেজাব পালন করতেন, পর্দার বিধান রক্ষা করতেন। এই জন্য আপনি চক্ষু খোলা রাখবেন, তবে চক্ষুটাকে সংযত রাখবেন, কারণ চক্ষু সংযত রাখার মধ্যে আল্লাহ পাক এমন নিয়ামত রেখেছেন, যে লোক চক্ষু সংযত রাখবে সেই লোক ইমানের মজা, ইমানের স্বাদ অনুভব করবে। সুবহানাল্লাহ। দুই নম্বর হেজাব হলো ওয়াহাফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক বলেন, তোমাদের যৌনাঙ্গকে হেফাজত করো, যৌবনের হেফাজত, সংরক্ষণ, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, এগুলো থেকে নিজেকে মুক্ত রাখা। তিন নম্বর, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। নারীরা যেন তাদের জিনাত, তাদের সৌন্দর্য বাহিরে প্রকাশ না করে। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির গঠনটাকে জিনাত হিসাবে, সৌন্দর্যের মাধ্যম, সৌন্দর্যের বাহন, সৌন্দর্যের উপকরণ বানিয়েছেন, জিনাত বানিয়ে দিয়েছেন। চেহারাটাও জিনাতের অন্তর্ভুক্ত। কারণ আমরা যখন পাত্রে দেখতে যাই তখন কি দেখি? চেহারাটা দেখি, মুখমণ্ডলটা দেখি। তাহলে এটাও আপনার হেজাবের অন্তর্ভুক্ত, এটাও আপনার পর্দার অন্তর্ভুক্ত। এইভাবে আপনি আপনার সকল জিনাত, সকল সৌন্দর্যকে ঢেকে রাখবেন। আপনার হাতের মধ্যে সুন্দর সুন্দর কিছু চুড়ি আছে, এগুলো জিনাত, এগুলো ঢেকে রাখবেন। আপনার হাতের মধ্যে মেহেদি লাগাইছেন, এটাও জিনাত, এটা ঢেকে রাখবেন। আপনার পায়ের মধ্যে কিছু লাগাইছেন, এটাও জিনাত, এটা ঢেকে রাখবেন। আপনার শরীরে যে জামা কাপড়টা পরছেন, এটা জিনাত, এটাকে ঢেকে রাখবেন। এখন এটাকে ঢেকে রাখার জন্য যদি এমন জিনিস উপরে পরছেন যেটা ভিতরের তার চাইতে আরো সুন্দর, তো ঢাকা হলো কি? আরো তো আপনি প্রকাশ করে দিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, খবরদার তোমাদের জিনাত সৌন্দর্যগুলোকে প্রকাশ করিও না। আর চতুর্থ যেটা, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, তোমাদের বুকের উপরে আরেকটা অতিরিক্ত ওড়না তোমরা পরিধান করো। সুবহানাল্লাহ। যেদিন রাত্রে এই আয়াত নাজিল হয়েছে ওই রাত্রিতেই সাহাবায়ে কেরামের স্ত্রীরা, মেয়েরা, তারা কাপড় কেটে কেটে ওড়না বানিয়ে ফেলছে। সকালবেলা ফজরের পরে আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে লম্বা সিরিয়াল, মহিলা সাহাবীরা এসে দেখাচ্ছেন, আল্লাহ যেই ওড়নার কথা বলছেন, রাত্রে কোরআন নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়েছে, আমাদের এই ওড়নাটা সেই মতো ঠিক মতো হয়েছে কিনা। আল্লাহ আকবার। কোরআনের আয়াত নাজিল হতে দেরি, আমল হইতে দেরি নাই। এই জন্য আমার মায়েরা, আল্লাহ আপনাদেরকে অনেক সম্মানিত করেছেন, অনেক সম্মান দিয়েছেন, এই সম্মান রক্ষা করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে কিয়ামতের ময়দানে, কবরে, হাশরে সম্মানিত করবেন। এই জন্য এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মাহফিলকে সফল ও সার্থক করার জন্য যেই ভাই যেই বোন শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। এই এলাকার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করুন। এই এলাকার সকল ভাই বোনকে দিন বুজার, সুন্নতের এত্তেবা করার তৌফিক দান করুন। যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছে আল্লাহ পাক সকল প্রকার বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ায় যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকা তৌফিক দান করুন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।